الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام محترم حاضرين আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর অর্থ হল আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন এবং এর বিনিময়ে আল্লাহর জান্নাত তাদের কাছে বিক্রি করে দিয়েছে। মুমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, এর বিনিময়ে জান্নাত তাদের কাছে বিক্রি করে দিয়েছেন। বেচা কিনার নিয়ম হল বিক্রেতার পক্ষ থেকে বলতে হবে যে আমি বিক্রি করলাম, খরিদ্দারের পক্ষ থেকে বলতে হবে আমি কিনলাম। বিক্রেতা যদি বলে যে আমি বিক্রি করলাম আর খরিদ্দার যদি বলে আমি কিনব, বেচা কিনা হবে? হবে না। কিনব বললে কিনা হবে না, কিনলাম বললে কিনা হবে? আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। এবার আমরা যদি সত্যি জান্নাতের খরিদ্দার হতে চাই তাহলে বলতে হবে আমরা জান্নাত কিনব না কিনলাম? কিনলাম। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ক্লাস করছেন আটটা, জান্নাতে আটটা ক্লাস আছে এবং এই আটটা ক্লাসের জান্নাতে কতটা বাড়ি বানাইছেন মুফাসসিরিন কেরাম লিখেছেন, যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাননি। ফেরাউন নামের একটা মানুষ বানাইছেন, তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানিয়েছে। নমরুদ নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। এক কথায় যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করেছে। এবং সেই বাড়িগুলি কত বড়, হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যেই লোকটা সবচেয়ে ছোট বাড়ি পাবে, যে এর চেয়ে ছোট কোনো বাড়ি জান্নাতে নাই, তার বাড়িটা হবে দশটা পৃথিবীর সমান, আর বাকি সবগুলি বাড়ি হবে একটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়। এই বাড়িগুলি আল্লাহ জান্নাতে নির্মাণ করার পর মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, এই বাড়িগুলি যার যার নামে বরাদ্দ করা বাড়িগুলি দুনিয়ার থেকে কিনে যাওয়ার জন্য। আমার নামে জান্নাতে যে বাড়ি আছে সেটা যেন আমি দুনিয়ার জীবনে কিনে যেতে পারি, আপনার নামে জান্নাতে যে বাড়ি বানানো আছে সেটা যেন আপনি দুনিয়ার জীবনে দুনিয়ার থেকে কিনে যেতে পারে। জান্নাতে নির্মাণ করা যার যার বাড়িগুলি কিনে যাওয়ার জন্য আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছে। এক্ষেত্রে আমাদের কয়েকটা কথা পরিষ্কারভাবে মনে রাখা দরকার, যে আল্লাহ যদিও প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি নির্মাণ করেছেন, কিন্তু কোন মানুষকেই তার বাড়িটা ফ্রি দেবেন না, আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। বুঝে থাকলে বলুন, প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে বাড়ি বানানো আছে কিনা, ফ্রি দিয়া দিবেন না কিনতে হবে? কিনতে হবে। জান্নাত ফ্রি বিতরণ করা হয় না, জান্নাত বেচা কিনা হয়। দুই নম্বর কথা মনে রাখতে হবে, জান্নাত বেচার মালিক হলেন একমাত্র আল্লাহ। তিন নম্বর কথা মনে রাখতে হবে, আল্লাহ যে তার জান্নাতগুলি বিক্রি করবেন কাদের কাছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছে। কোন বেদিনের কাছে আল্লাহ জান্নাতের বাড়ি বিক্রি করবেন না। বেদিনের জন্য জান্নাতের বাড়ি বানাইছেন, খরিদ্দার হইতে গেলে খরিদ্দারের লাইনে আসো, মুমিন হও। বেদিনের জন্য জান্নাতে বাড়ি বানানো আছে, কিন্তু কিনতে হইলে খরিদ্দারের লাইনে আসতে হবে। এই লাইনটা হল মুমিন হওয়া। সুতরাং জান্নাতের বাড়িগুলির বিক্রেতা হলেন আল্লাহ, আর খরিদ্দার হল একমাত্র মুমিনগণ। সেই জান্নাত কিনার বাজার হল একমাত্র দুনিয়া। দুনিয়াতে আসার আগে জান্নাত কিনার সুযোগ হয় না, দুনিয়ার থেকে চলে গেলে জান্নাত কিনার সুযোগ থাকে না। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে জান্নাতে গিয়েছিলেন, হয়তো আমি আশা করি আপনারা সবাই জানেন। দুনিয়াতে আসার আগে আদম জান্নাতে গিয়েছিলেন, তখন আদম জান্নাতের খরিদ্দার ছিলেন না। কেন গেলেন সেই কথা পরে আলোচনা হবে, কিন্তু যেহেতু জান্নাতের খরিদ্দার হইয়া যাননি, এই জন্য তিনি জান্নাতে থাকতে পারেননি, বের হয়ে আসতে হয়েছে জান্নাত কিনার বাজার দুনিয়াতে। কাজেই দুনিয়াতে আসার আগে কোন মানুষের জন্য জান্নাত কিনার, জান্নাতের বাড়ি কিনার সুযোগ হয় না, আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে জান্নাত কিনার সুযোগটা থাকে না। ফেরাউন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন আর তার জান্নাতের বাড়ি কিনার সুযোগ নাই। নমরুদ বিদায় হয়ে গেছে, এখন আর সেই সুযোগ তার নাই। আবু জাহাল বিদায় হয়ে গেছে, এখন আর তার সেই সুযোগ নাই। আবু লাহাব বিদায় হয়ে গেছে, এখন আর সেই সুযোগ তার নাই। বাংলাদেশের ডক্টর আহমদ শরীফ বিদায় হয়ে গেছে, সেও নাস্তিক ছিল, জান্নাতের অস্তিত্ব বিশ্বাস করত না। জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে বিশ্বাস করবে দূরের কথা, আল্লাহ আছেন এই কথাটাও বিশ্বাস করে না। তবুও আমার মনে হয় ওই সমস্ত নাস্তিকেরা বাংলাদেশের বর্তমান নাস্তিকের নাস্তিকগুলির চেয়ে অনেক গুণে ভালো ছিল, মন্দের ভালো। আসলেই ভালো না মন্দের ভালো? কেমন মন্দের ভালো? আহমদ শরীফ বলতো, পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, পুলসিরাত নাই, শেষ বিচার নাই, কিয়ামত নাই, আল্লাহ বিল্লাহ নাই। তসলিমা নাসরিনেরও একই কথা, আখেরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, হিসাব নিকার বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। কিন্তু বর্তমান গজাইয়ে ওঠা বাংলাদেশের নব্য নাস্তিকেরা বলে কোন আল্লাহ যদি থাকে, আল্লাহ তো আসলেই নাই, তারপরও তোমাদের কথা মতো কোন আল্লাহ যদি থাকে তাহলে সেই আল্লাহ আমার খাটের নিচে বসে গাঞ্জা খায়। কোন নাস্তিক বেশি খারাপ? বর্তমান নাস্তিক। বর্তমান বাংলাদেশে এইরকম নাস্তিক এবং নাস্তিকের সমর্থকদের সীমা সংখ্যা নাই। এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আপনি টু শব্দ করতে যাবেন, প্রাণ হারাবেন পথে ঘাটে। ঠিক এই অবস্থার উপর বিরাজ করতেছে বর্তমান বাংলাদেশ। এক নাস্তিক লিখেছে যে মদের দোকানে গেছিলাম মদের বোতল কিনার জন্য, গিয়া দেখি মদের বোতল একটাও নাই, কি হইল? সব মোহাম্মদে খাইয়া সাফ করে ফেলছে। তসলিমা জঘন্যতম নাস্তিক ছিল না? এরা জঘন্যতম নাস্তিক। এই সবগুলি নাস্তিক মূল ব্যাপারে একমত, একটা নাস্তিকের চেয়ে আরেকটা নাস্তিক জঘন্য, আরেকটার চেয়ে আরেকটা জঘন্য, আরেকটার চেয়ে আরেকটা জঘন্য, তবে মূল ব্যাপারে সব নাস্তিক একমত, সেটা হল পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। এমনি জগৎটা চলতে আছে, এমনি মানুষ জন্ম হইতেছে, এমনি মরে যাইতেছে, এর পিছনে কারো কোনো হাত নাই। এইভাবে ডক্টর আহমদ শরীফ নাস্তিক্যবাদী মনোভাব পোষণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরো যত নাস্তিক আছে একদিন অবশ্যই তারা বিদায় হয়ে যাবে। এদের জন্য যে জান্নাতে আল্লাহ বাড়ি বরাদ্দ করেছিলেন, মরণকালে যেই ফিরিস্তা এদের জান দায়ী করে, সেই ফিরিস্তা এদেরকে জান্নাতটা দেখায়, দেখায় বলে যে এই জান্নাতের বাড়িটা আল্লাহ তোর জন্য বানাইছিল, এবং সেটা কেনার জন্য জান্নাত কেনার বাজার দুনিয়াতে তোরে পাঠাইছিলেন। তুই জান্নাত কেনার কাজ করবে দূরের কথা, জান্নাতের অস্তিত্ব অবিশ্বাস করেছিলেন, এই জন্য তোর নাম থেকে এই জান্নাতটা এখন কেটে দেওয়া হলো, এই জান্নাত আর তোর নামে নাই। এই কথা বলে এদের জান বাই করা হয়। বুঝে থাকলে এবার বলুন, ফেরাউনের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়িটা এখনো তার নামে আছে? নমরুদেরটা, আবু জাহালেরটা, ডক্টর আহমদ শরীফেরটা, তসলিমা নাসরিনও যদি এবারই মরে তাহলে তার নামের জান্নাত তার নামে থাকবে? থাকবে না। এই সমস্ত জান্নাতের বাড়িগুলি যেইগুলো এদের নাম থেকে কেটে দেওয়া হল, এই বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে একায়েতে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, হে মুমিনরা, তোমরা যদি জান্নাত কিনার কাজটা সমাপ্ত করে দুনিয়ার থেকে বিদায় হও, তোমরা যদি তোমাদের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়িটা কিনে যাও দুনিয়ার থেকে, তাহলে যারা জান্নাতের বাড়িগুলি কিনল না তাদের সেই অবসর বাড়িগুলি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বোনাস। আপনারা যদি আপনাদের নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ করা আছে মরণের আগে আগে সেগুলি কিনে নিতে পারেন, তাহলে ফেরাউনের বাড়ি, নমরুদের বাড়ি, কারুনের বাড়ি, হামানের বাড়ি, সাদ্দাদের বাড়ি, আবু জাহাল, আবুল আহাবের বাড়ি, ডক্টর আহমদ শরীফের বাড়ি, আরো যত নাস্তিকের বাড়ি আছে জান্নাতে সবগুলি আপনারা পাবেন বোনাস। আপনারা যারা জান্নাত বিশ্বাস করে, আপনাদেরকে নাস্তিকেরা বলে অন্ধবিশ্বাসী। কি বিশ্বাসী? অন্ধবিশ্বাস। পরকাল বলতে কিছু নাই না দেখেই কেন বিশ্বাস করলেন? কিয়ামত বলতে কিছু নাই না দেখেই কেন বিশ্বাস করলেন? জান্নাত বলতে কিছু নাই না দেখেই কেন বিশ্বাস করলেন? জাহান্নাম বলতে কিছু নাই না দেখেই কেন বিশ্বাস করলেন? এমনকি আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ না দেখে বিশ্বাস করলেন কেন? ওই জন্য আপনাদেরকে নাস্তিকেরা বলে অন্ধবিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি নিজাম, আল্লাহর জগৎ পরিচালনার পদ্ধতি এমন ভাবে করেছেন যেন আদম আলাইহিসসালামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক কোন মুমিনকে অন্ধবিশ্বাসী বলতে না পারে তার পরিপূর্ণ ব্যবস্থা করে দিয়েছে। আমাদের সমাজে অনেক মুসলমান এমনও আছে যারা মনে করে বিষয়টা আলোচনা না হওয়ার কারণে, পরিষ্কারভাবে না জানার কারণে মনে করে যে আমরা যারা জান্নাত বিশ্বাস করেছি না দেখে বিশ্বাস করেছি সুতরাং আমরা তো অন্ধবিশ্বাসী, আমরা যারা জাহান্নাম বিশ্বাস করেছি যেহেতু দেখি নাই বিশ্বাস করলাম এই জন্য আমরা তো অন্ধবিশ্বাসী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন যেই ব্যবস্থাটা বুঝলে আপনারা টের পাবেন যে কোনো একজন সাধারণ মুমিনও জান্নাত জাহান্নামে যে বিশ্বাসী সেটা অন্ধবিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, চোখের দেখা জান্নাত জাহান্নামে বিশ্বাসী। এই ব্যবস্থাটা আল্লাহ দুই ভাবে করেছে। একটা হল আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠাবার আগে জান্নাতে দিয়ে, আর একটা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার আগে মেরাজেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করো সেদিনের ঘটনা যেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন আমি আদম সৃষ্টি করে পৃথিবীতে বানাব। আদম সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি আদম সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবো। বুঝে থাকলে বলুন তো কোথায় পাঠাবেন বললেন সৃষ্টি করার আগে? পৃথিবীতে। কিন্তু সৃষ্টি করার পরে সরাসরি ডাইরেক্ট পৃথিবীতে না পাঠাইয়া আগে পাঠাইলেন জান্নাতে। জান্নাতে পাঠাবো বলে সৃষ্টি করেছিলেন না পৃথিবীতে পাঠাবো বলে সৃষ্টি করেছিলেন? পৃথিবীতে পাঠাবার জন্য সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠাইয়া দিবেন, ফাঁকে দিয়া জান্নাতে পাঠালেন কেন? জান্নাতের এই বাড়িগুলি সবগুলি বাড়ি তুমি তোমার চোখে দেখে যাও, তোমার সন্তানদের কাছে এই বাড়িগুলি আমি বিক্রি করব। আদম আলাইহিসসালাম কি আস্তিক নাস্তিক মুমিন বেদিন নির্বিশেষে সারা দুনিয়ার সমস্ত মানুষের বড় বাবা নন? নাস্তিকরাও তো বড় বাবা, আস্তিকদেরও বড় বাবা, মুমিনদেরও বড় বাবা, বেদিনেরও বড় বাবা। বংশগত বাবাদের মধ্যে আদমের চেয়ে বড় কোন বাবা মানুষের নাই, সকল বাবার বাবার বাবা বড় বাবা আদম, সকল আস্তিকের বড় বাবা আদম, সকল নাস্তিকের বড় বাবা আদম, সকল মুমিনের বড় বাবা আদম, সকল বেদিনের বড় বাবা আদম। পৃথিবীতে পাঠাবেন বলে সৃষ্টি করলেন কিন্তু পাঠাবার আগে ফাঁকে দিয়া জান্নাতে পাঠালেন, তোমার চোখে জান্নাতের সবগুলি বাড়ি দেখে যাও, এই বাড়িগুলি তোমার সন্তানদের কাছে আমি আল্লাহ বিক্রি করব। এবার বলুন আমরা যারা জান্নাতে বিশ্বাসী অন্ধবিশ্বাসী না বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী? আমরা অন্ধবিশ্বাসী নই। যেহেতু নাস্তিকদের দৌরাত্ব দিন দিন বাড়তেই আছে, পেট্রোলের মধ্যে আগুন দিলে যেভাবে আগুন কেমন গতিতে বাড়ে তা বলার মতো নয়, ঠিক তেমনিভাবে নাস্তিকদের সংখ্যা দিন দিন এইভাবেই বাড়তেছে। এই কারণে নাস্তিকরা আপনারা যারা নাস্তিক নন আপনাদের ইমানটা ধ্বংস করার যে ব্যবস্থাটা করেছে আপনাদেরকে অন্ধবিশ্বাসী বলে। আপনাদের পরিষ্কার বুঝে রাখা দরকার যে আমরা যারা পরকালে বিশ্বাসী, আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, আমরা যারা জান্নাতে বিশ্বাসী, আমরা যারা জাহান্নামে বিশ্বাসী, আমরা কেউ অন্ধবিশ্বাসী নই। আমরা দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান্নামে বিশ্বাসী। কতজন বড় বাবার? দুই বড় বাবার। একজন হলেন বংশগত বাবাদের মধ্যে বড় বাবা হযরত আদম আলাইহিসসালাম, আরেকজন হলেন রুহানি বাবাদের মধ্যে বড় বাবা, সমস্ত জগতের সর্বশ্রেষ্ঠ বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কথাটা একটু পরিষ্কার আমাদের বোঝা দরকার, রুহানি বাবা কাকে বলে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত রুহানি বাবাদের বড় বাবা কিভাবে বলে। নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, এটা ইসলামের বিশুদ্ধ আকীদা, সহি সহি আকীদা। কেউ যদি কোন নবীকে গুনাগার মনে করে তাইলে এটা ইসলামের নামে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, এই জন্য নবীগণের কাছে যারা যায়, সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে এবং নবীগণের কথায় যারা জীবন যাপন করে, তাদের আত্মা অতীতে অপবিত্র থাকলেও শেষ পর্যন্ত তাদের আত্মা পবিত্র হয়ে যায়। কার আত্মার ভরসে উম্মতের আত্মা পবিত্র হইল? নবীগণের আত্মার, পবিত্র আত্মার ভরসে উম্মতের আত্মা পবিত্র হয়। সুতরাং রুহানি বাবার ডেফিনেশন হল যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি বাবা বলা হয়। এই জন্য সমস্ত নবীগণই যার যার উম্মতের রুহানি বাবা। নূহ আলাইহিসসালাম নিজের উম্মতের রুহানি বাবা, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের উম্মতের রুহানি বাবা, মুসা আলাইহিসসালাম নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিসসালাম নিজের উম্মতের রুহানি বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের রুহানি বাবা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে শুধুমাত্র যার যার উম্মতের রুহানি বাবা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীগণেরও রুহানি বাবা বলেছেন। এটা কিভাবে করেছেন? হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবার সময় একটা ওয়াদা নিয়ে পাঠাইছেন। কি ওয়াদা? লাতুমিনুন্না বিহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়ে আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাইছেন, নূহ আল ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন, ইব্রাহিম আল ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন, মুসা আল ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন, ঈসা আল ইসলামকে দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীকে এই ওয়াদা নিয়ে পাঠাইছেন যে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা করে দুনিয়াতে যাও। অথচ আল্লাহ জানেন তারা দুনিয়াতে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবেন না। না, আল্লাহ জানেন না? আদম আল ইসলাম দুনিয়াতে এসে মুহাম্মদ রাসূলকে পেয়েছিলেন? নূহ আল ইসলাম, ইব্রাহিম আল ইসলাম, মুসা আল ইসলাম, ঈসা আল ইসলাম, এরা কেউ দুনিয়াতে এসে মুহাম্মদ রাসূলকে পাবেন না, আল্লাহ জানেন, তারপরও ইমান আনার ওয়াদা নিলেন কেন? ইমান আনার ওয়াদা নেওয়ার উদ্দেশ্য হল গাইবানা অবস্থায় তাদেরকে আমাদের নবীর উম্মত বানাইয়া দেওয়া। কি অবস্থায়? গাইবানা অবস্থায়। আমরা যেভাবে দুনিয়াতে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাইনি, গাইবানা অবস্থায় ঈমান এনেছি, তেমনিভাবে সমস্ত নবীগণ দুনিয়াতে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাননি কিন্তু গাইবানা অবস্থায় ঈমান এনেছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে এনেছেন। কাজেই অন্যান্য নবীগণ শুধু যার যার উম্মতের রুহানি বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতেরও রুহানি বাবা, সমস্ত নবীগণেরও রুহানি বাবা। এবার বলুন, রুহানি বাবা গণের মধ্যে সবচেয়ে বড় বাবাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে দাওয়াত করে নিয়ে গেলেন তাকে পরকালের জগতে। কোন জগতে? পরকালের জগতে। সেই পরকালের জগতে জান্নাত এখনো বিদ্যমান, সেই পরকালের জগতে জাহান্নাম এখনো বিদ্যমান, সেই পরকালের জগতে রয়েছে আল্লাহকে দেখার ব্যবস্থা, পরকালের জগতে রয়েছে আল্লাহকে দেখার ব্যবস্থা। দুনিয়ার জগতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না, কারণ দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেওয়া হয় না। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না। কেন পাওয়ার দেওয়া হল না? পাওয়ার দিলে তো আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম। এই প্রশ্ন অনেকের মনে জাগে এবং জায়গাটা স্বাভাবিক। দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে তাকে দেখার মতো পাওয়ার দিলেন না বলে আমরা তাকে দেখতে পারতেছি না। যদি পাওয়ারটা দিতেন তাহলে তো আমরাও দেখতে পারতাম। এটা দিলেন না কেন? না দেওয়ার কারণ হল আল্লাহ দেখার পরে যদি কেউ আল্লাহর উপর ইমান আনে তাহলে সেই ইমান গ্রহণযোগ্য হয় না, দেখার আগে ইমান আনলে ইমান গ্রহণযোগ্য হয়। এবার বলেন আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ দেখার মতো পাওয়ার আমাদের চোখে দিলে আমরা কি গ্রহণযোগ্য ইমান পাইতাম? গ্রহণযোগ্য ইমান থেকে আমরা বঞ্চিত হইতাম। এই জন্য আল্লাহ আমরা যেন বঞ্চিত না হই ইমান থেকে, সেজন্য দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন। তবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার রাত্রে আকাশের চন্দ্র দেখতে যেমন কোন রকমের অসুবিধা হয় না, ঠিক তেমনিভাবে আখেরাতের জগতে মুমিন বান্দারা আল্লাহকে তার চেয়ে আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। কারণ আখেরাতের জীবনে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। আখেরাতের জগতে আল্লাহকে দেখার মতো পাওয়ার বেদিনের চোখে দেওয়া হবে না, মুমিনের চোখে দেওয়া হবে। বেদিনরা যেমন ভাবে দুনিয়াতে আল্লাহকে দেখে না, আখেরাতেও আল্লাহকে দেখবে না, শুধু আল্লাহর তর্জন গর্জন শুনবে, আল্লাহর ধমক শুনবে কিন্তু দেখতে পারবে না। মুমিনেরা আখেরাতে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে। বুঝে থাকলে বা বলুন, আল্লাহকে দেখার জগৎ দুনিয়া না আখেরাত? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে গেলেন আখেরাতের জগতে। কবে? মেরাজের রাত। কবে? মেরাজের রাত। মেরাজের ঘটনার বিবরণ দিয়েছেন কুরআনে মাত্র আল্লাহ একটা আয়াতে, সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বন্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে আসেন। রাসূলের মেরাজের ঘটনাটাকে আল্লাহ কোরআনের ভাষায় রাত্রিকালীন ভ্রমণ বলেছে, যেহেতু ঘটনাটা রাত্রে ঘটেছিল। মেরাজ কখন ঘটেছিল? এই জন্য মেরাজের ঘটনাকে আল্লাহ কোরআনের ভাষায় রাত্রিকালীন ভ্রমণ বলেছেন। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই পর্যন্তের বিবরণ কোরআনের আয়াতে আছে। আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হয়ে সিদ্রাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন, এবং রাত্রের কিছু সময়ের ভিতরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ, আলাপ সালাপ, জান্নাতের পরিদর্শন, জাহান্নামের পরিদর্শন সবকিছু শেষ করে আবার রাতের ভিতরেই পৃথিবীতে ফিরে এসেছে। এই ঘটনাটাকে ইসলামের পরিভাষায় রসুলের মেরাজের ঘটনা বলা হয়। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার জীবন ফুরাবার আগেই আখেরাতের জগতে নিয়ে গেলেন। যেমন ভাবে আদমকে দুনিয়াতে পাঠাবার আগেই জান্নাতে নিয়ে গেলেন, তেমনি ভাবে আমাদের নবীকে দুনিয়ার জীবন ফুরাবার আগেই আখেরাতের জগতে নিয়ে গেলেন। আদম হলেন সমস্ত বংশগত বাবাদের মধ্যে বড় বাবা, আর মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হলেন সমস্ত রোহানি বাবাদের মধ্যে বড় বাবা। ওনাকে নিয়ে আল্লাহ নিজে সাক্ষাৎ দিলেন, আল্লাহ নিজে তাকে দেখা দিলেন, জান্নাত চাক্ষুষভাবে দেখাইয়া দিলেন, জাহান্নাম চাক্ষুষভাবে দেখাইয়া দিলেন। বুঝে থাকলে এবার বলুন, আমরা যারা জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, অন্ধবিশ্বাসী না? দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান্নামে বিশ্বাসী। নাস্তিকরা বরং অন্ধবিশ্বাসী, প্রত্যেকটা নাস্তিকই কোন না কোন একটা পুরুষকে বাবা রাখে কিনা, যেই যেই লোকটাকে বাবা রাখে ওই লোকটাকে তার জন্মদাতা হিসাবে বিশ্বাস করে কিনা, ওই লোকটা তারে জন্ম দিয়েছে কথা বিশ্বাস করে কিনা, এই লোকটাই যে তারে জন্ম দিয়েছিল না তার মা অন্যভাবে তাকে পেটে নিয়েছিল এটা কি সে দেখেছে? তাহলে তার যে লোকটারে বাপ ডাকে এটা কি দেখে শুনে বাপ ডাকে না? অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস। কোন মুমিন অন্ধবিশ্বাসী হয় না, সমস্ত নাস্তিকেরা অন্ধবিশ্বাসী, সমস্ত নাস্তিকেরা অন্ধবিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের বহু আয়াত শুধু নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাবে নাযিল করেছেন, শুধু নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব। আল্লাহ আছে কি নাই যারা প্রশ্ন করো তোমরা, যে আল্লাহ থাকলে দেখি না কেন? আল্লাহ বলেন, তোমার প্রাণ আছে কিনা বলো তো? আছে, দেখো না কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। কোরআনের এই কথা ধরে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি ছিলেন জালালউদ্দিন সিউতি, তার অমর গ্রন্থের নাম মসনবি শরীফ। তিসপারা কোরআনে আল্লাহ মারিফতের যত হাজার কথা আছে সবগুলি এই কিতাবে তিনি ঢুকাইয়া দিয়েছেন। সেখানে তিনি লেখেন, তন্দে যাও যাদে তন মস্তুরে নিজ, তন্দে যাও যাদে তন মস্তুরে নিজ, লেখে কসরা দিদে যা দস্তুরে নিজ। সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে যে জীবন্ত মানুষের দেহের মধ্যে প্রাণ আছে, অথচ এই প্রাণ তো কেউ দেখে না। তোমার দেহের ভিতরে প্রাণকে যদি তুমি না দেখেও বিশ্বাস করতে পারো, তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারো না? মেরাও বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কোরআনে নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন কিনা? আল্লাহ বলেন, ওয়ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই ভূমণ্ডলে অগণিত অসংখ্য নিদর্শন রয়েছে আল্লাহকে চিনার জন্য, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও, তোমাদের নিজেদের মধ্যেও অসংখ্য প্রমাণ রয়েছে আল্লাহর অস্তিত্ব জানার জন্য, বোঝার জন্য। আমার দেহে যে প্রাণ আছে আমি দেখি না তারপরও কেন বিশ্বাস করি? প্রমাণ পাইয়া বিশ্বাস করি। কি প্রমাণ? আমার শরীরে প্রাণ আছে বলেই আমার মুখ কথা বলতে পারে, আমার শরীরে প্রাণ আছে বলতেই বলেই আমার চোখে দেখতে পারে, আমার শরীরে প্রাণ আছে বলেই আমার কান শুনতে পারে, আমার শরীরে প্রাণ আছে বলেই আমার হাতে ধরতে পারে, আমার শরীরে প্রাণ আছে বলেই আমার পা চলতে পারে। যখন প্রাণ থাকবে না, মুখ কথা বলতে পারবে না, চক্ষু দেখতে পারবে না, কান শুনতে পারবে না, হাত ধরতে পারবে না, পা চলতে পারবে না, নাক শ্বাস প্রশ্বাস ফেলতে পারবে না। নাকের শ্বাস প্রশ্বাস কি প্রমাণ করে? প্রাণ আছে। চোখের দৃষ্টিশক্তি কি প্রমাণ করে? প্রাণ আছে। কানের শ্রবণ শক্তি কি প্রমাণ করে? প্রাণ আছে। পায়ের চলন শক্তি কি প্রমাণ করে? প্রাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাক আকাশের দিকে তাকাও, প্রতিদিন সূর্য উদয় হয় অস্ত যায়, নিয়মিতভাবে চন্দ্রও উদয় হয়ে অস্ত যায়। একই মহাশূন্য, যেই মহাশূন্যে চন্দ্র উদয়স্ত যায় সেই মহাশূন্যে সূর্য উদয়স্ত যায়। কোনদিন একটার সাথে আরেকটার টক্কর লাগে না। সূর্য একদিন পূর্ব দিকে উদয় হইয়া আর একদিন পশ্চিম দিকে উদয় হয় না, একদিন পশ্চিম দিকে অস্ত গিয়া আর একদিন দক্ষিণ দিকে অস্ত যায় না। উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে না, সুশৃঙ্খল ভাবে, সুশৃঙ্খল ভাবে এই সূর্য উদয়স্ত যায়। কোন কন্ট্রোলার না থাকার কারণে, না কোনো কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলার কি কোনো নাস্তিকের বাবা? তাহলে সেই কন্ট্রোলার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমন ভাবে তোমার দেহে প্রাণ আছে বলে তুমি দেখতে পারো, ঠিক তেমনি ভাবে জগৎ জুড়ে আল্লাহ আছে বলে সূর্য সুশৃঙ্খল ভাবে চলতে পারে। যেমন ভাবে তোমার দেহে প্রাণ আছে বলে তুমি মুখে কথা বলতে পারো, ঠিক তেমনি ভাবে জগৎ জুড়ে আল্লাহ আছেন বলে চন্দ্র সুশৃঙ্খল ভাবে চলতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মূর্খ মুমিনকে, রসুলের যুগের একজন মূর্খ মুমিনকে এক নাস্তিক প্রশ্ন করেছিল, যে আল্লাহ দেখা যায় না সেই আল্লাহ তুমি বিশ্বাস করলে কিভাবে, আল্লাহ যে আছেন সেটা তুমি মানলে কিভাবে, বুঝলে কিভাবে? মূর্খ লোকটা জবাব দেয়, রাস্তার মধ্যে যদি পায়ের দাগ পাওয়া যায়, কোন রাস্তার বালুর মধ্যে যদি পায়ের ছাপ পড়ে, পড়ে না? বালু দিয়া মানুষ খালি পায়ে হেঁটে গেলে পায়ের দাগ পড়ে না? ও মূর্খ লোকটা ওই নাস্তিক পণ্ডিতরে বলে যে রাস্তার বালুর মধ্যে যদি পায়ের দাগ পাওয়া যায় তাহলে কি প্রমাণ হয় না এদিক দিয়ে মানুষ গেছিল? কোথাও যদি কোনো ধোঁয়া দেখতে পাওয়া যায় তাহলে কি প্রমাণ হয় না সেখানে আগুন আছে? ছাগলের লেদা দেখলে বুঝতে পারা যায় এখানে হাতি এসেছিল? হাতির লেদা দেখলে বোঝা যায় এখানে ছাগল এসেছিল? তুমি যদি লেদা দেখে হাতি না ছাগল জানতে পারো, তুমি যদি ধোঁয়া দেখে আগুন জানতে পারো, তুমি যদি পায়ের দাগ দেখে মানুষ জানতে পারো, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখে তুমি আল্লাহকে জানতে পারো না কেন? সামান্য একটু আলোকপাত করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে শুধু নাস্তিকদের বেইমানি কথার দাগ ভাঙা জবাব কিভাবে দিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে যখন কুরআন নাযিল করতেছিলেন তখন কি আল্লাহ জানতেন 1400 বছর পরে দুনিয়াটা নাস্তিকরা নাস্তিকে ভরে যাবে? তখন মুমিনদের কি উপায় হবে দলিল আগের থেকে শিক্ষা না দিলে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা দুনিয়াতে আসার 1500 বছর আগে আল্লাহ কুরআনে নাস্তিকদের দাগ ভাঙা জবাব কুরআনে দিয়েছে। আমাদের দরকার শুধু বুঝে রাখা, আমাদের সরকার দরকার শুধু আমাদের কথাগুলি সমঝে রাখা, যেন যে কোনো সময় যে কোনো নাস্তিক আমাদের সামনে এই ধরনের আবুল তাবুল কথা বলবে আমরা যেন মুখ বরাবর জবাব দিয়ে দিতে পারি। বাকি আপনারা যদি ইমান নিয়ে যেতে পারেন দুনিয়ার থেকে, আপনাদের নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ করা আছে সেটার খরিদ্দার হয়ে যাবেন। নাস্তিকরা বেঈমান হয়ে গেলে দুনিয়াতে যতই তারা দাপট দেখাক না কেন, তাদের জান্নাতের বরাদ্দ করা বাড়িগুলি আপনারা পেয়ে যাবেন। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ একটা নাম দিয়েছেন, ইয়াউমুত তাগাবুন। ইয়াউমুত তাগাবুনের অর্থ হল ঠগাঠগির দিন। কিসের দিন? ঠগাঠগি মানে তোমাদের নামে যে তোমাদের নামের যে জান্নাত বরাদ্দ ছিল সেটা তো তোমরা পাইলা, যেটা তোমাদের নামে ছিল না সেটাও তোমরা পাইলা। যাদের নামে বরাদ্দ ছিল এরা নিজের তাই পাইল না, তো দেখাইলনি তারা নাস্তিকেরা যখন ঠগা খাইবে তখন বুঝবে যে মুমিনরা অন্ধবিশ্বাসী ছিল না, তারা অন্ধবিশ্বাসী ছিল। কুরআনের বহু আয়াতে রসুলের বহু হাদিসে এইভাবে উল্লেখ আছে যে জাহান্নামের আগুন যখন নাস্তিকদের কলিজার ভিতরে প্রবেশ করবে, জাহান্নামের আগুন আপনাদেরকে বুঝাবার মতো ভাষা নাই। হাদিস তফসির থেকে যতটুকু আইডিয়া করা যায় জাহান্নামের আগুনের দুর্গন্ধ, হিট নয়, জাহান্নামের আগুনের দুর্গন্ধ এক সেকেন্ডের জন্য যার নাকে লাগবে পরকালে। এই আগুনের দুর্গন্ধটা মুহূর্তের জন্য নাকে লাগার কারণে দুনিয়ার জীবনের সমস্ত সুখ শান্তির কথা বলে যাবে। জাহান্নামের আগুনের আগুন নয়, হিট যখন লাগবে গায়ে, আল্লাহ রসুল বলেন উপরের ঠোঁট সিদ্ধ হয়ে মাথার উপরে চলে যাবে, নিচের ঠোঁট সিদ্ধ হয়ে পায়ের নিচে চলে যাবে। জাহান্নামের আগুন যখন শরীরে স্পর্শ করবে, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, মুহূর্তের মধ্যে শরীরের চামড়া জ্বালাইয়া ছাই করে দেবে, আল্লাহ আবার নূতন চামড়া গজাইয়া দিবেন, আবার জ্বালাইয়া ছাই করবে, আবার নূতন চামড়া গজাইয়া দিবেন, আবার জ্বালাইয়া ছাই করবে। যে জাহান্নামের আগুন শরীরে স্পর্শ করা মাত্র চামড়া জ্বালাইয়া ছাই করে দেবে, সেই জাহান্নামের আগুন চামড়া জ্বালাইয়া, গোস্ত জ্বালাইয়া, হাড্ডি জ্বালাইয়া যখন কলিজার ভিতরে প্রবেশ করবে, তখন আল্লাহ নাস্তিকদেরকে জিজ্ঞেস করবেন, দেখ তো সত্যই জাহান্নাম আছে কি নাই, দেখ জাহান্নাম সত্যই আছে কি নাই। কাজেই তাদের শাস্তির যথাযথ ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আমাদের দরকার শুধু এদের খপ্পর থেকে ইমানটা রক্ষা করা। আমাদেরকে অন্ধবিশ্বাস বলে আমরা জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী আমাদেরকে অন্ধবিশ্বাসী বলে, এইরকম অন্ধবিশ্বাসী যেন কোন মুমিনকে কোন নাস্তিককে আমার পর্যন্ত বলতে না পারে, তার ব্যবস্থা করেছেন আল্লাহ দুই বড় বাবাকে জান্নাত দেখাইয়া জাহান্নাম দেখাইয়া। এক বড় বাবা হলেন বংশগত বড় বাবা আদম, দুনিয়াতে পাঠার ভাই আগেই তাকে জান্নাতে পাঠালেন, আর এক বড় বাবা হলেন সমস্ত রুহানি বাবাদের মধ্যে বড় বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তাকে দুনিয়ার জীবন ফুরাবার আগেই, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার আগেই, মেরাজের রাত্রে তাকে পরকালের জগতে নিয়ে তাকে জান্নাত জাহান্নাম দেখায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আব্বাস হইলেন রসুলের আপন চাচা, আব্বাসের ছেলে হইলেন আব্দুল্লাহ রসুলের কি আপন চাচাতো ভাই। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বড় মুফাসসিরে কোরআন এই উম্মতের মধ্যে আর কেউ নাই। ইনি বলেন রসুল মেরাজের রাত্রে আল্লাহকে চাক্ষুষভাবে দেখতে পেরেছেন, আল্লাহকে চাক্ষুষভাবে দেখতে পেরেছেন। আপনারাও যদি জান্নাতের খরিদ্দার হইয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারেন, আপনারাও পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পারেন। আল্লাহকে দেখলে কি উপকার? আল্লাহকে দেখলে উল্লেখযোগ্য দুইটা উপকার। একটা উপকার হল যে আল্লাহর গোলামি করলাম সারা জীবন দেখলাম না, যে আল্লাহর এবাদত বন্দেগী সারা জীবন করলাম কিন্তু দেখলাম না, এই হায়রে দেখলাম না আফসোসটা পূর্ণ হবে আল্লাহকে দেখলে। এক উপকার, এটা একেবারে সবচেয়ে ছোট উপকার। বড় উপকারগুলির মধ্যে একটা উপকার হল জান্নাতের ভিতরে যত রকমের সুখ শান্তি আর ভোগ বিলাস আছে সবগুলির মধ্যে যে পরিমাণ মজা, আল্লাহকে দেখার মধ্যে তার চেয়েও বেশি মজা, আল্লাহকে দেখার মধ্যে তার চেয়েও বেশি মজা। এমন মজার জিনিস দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিলেন না কেন দেখি তো একটু আগের কথা মনে আছে কিনা, দেখে ইমান আনলে কবুল হবে না, দেখার আগে ইমান আনলে কবুল হবে। এই জন্য এই রহস্যটা নাস্তিকের দলে বুঝে না, কয় না দেখে ইমান আনতো অন্ধবিশ্বাস। বলেন তো দেখে ইমান আনলে কবুল হবে না? দেখে ইমান আনলে কবুল হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার সুযোগ দিল। মেরাজের রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছেন, এই ব্যাখ্যা হল রইসুল মুফাসসিরিন আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেরাজের ঘটনার বিবরণ দিয়া বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, পবিত্র সেই আল্লাহ, এই কথার থেকে মেরাজের বিবরণ শুরু করছেন। পবিত্র সেই আল্লাহ, মেরাজের ঘটনাটা কার? রসুলের। আল্লাহ পবিত্র কথার মাধ্যমে রসুলের মেরাজের বিবরণ শুরু করলেন কেন? আল্লাহ পবিত্র, যে যথাস্থানে আল্লাহ পবিত্র আছে, কিন্তু এখানে তো মেরাজের ঘটনা, রসুলের, এখানে আল্লাহ পবিত্র বললেন, মেরাজের ঘটনা শুরু হইল কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি অংশ এমন আশ্চর্য যে শোনা মাত্রই মানুষের বিবেক বলবে যে এটা কেমন ভাবে সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি অক্ষম, তোমার পক্ষে অসম্ভব, আমি আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র, আমার পক্ষে সম্ভব। সুবহান শব্দের অর্থই পবিত্র, সুবহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। কিসের থেকে পবিত্র? অক্ষমতার থেকে পবিত্র। আল্লাহ কিসের থেকে পবিত্র? অক্ষমতার থেকে পবিত্র। মেরাজের ঘটনার যে কোনো অংশ শুনলেই মনে প্রশ্ন জাগে, এটা কেমন করে সম্ভব? আল্লাহ বলেন, তুমি অক্ষম, তোমার পক্ষে সম্ভব নয়, আমি সুবহান, আমার পক্ষে সম্ভব। সুতরাং এই সুবহান শব্দের সম্পর্ক মেরাজের ঘটনার আগাগোড়া সবটার সাথে জড়িত। এই জন্য আল্লাহ সুবহান শব্দের দ্বারা রসুলের মেরাজের ঘটনার বিবরণ শুরু করেছেন। যেমন ধরুন, উদাহরণস্বরূপ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর উম্মেহানি বিনতে আবি তালিব, আবু তালিব রসুলের আরেক চাচা, আবু তালিবের মেয়ের নাম উম্মেহানি, রসুলের কি হল? এশার নামাজের পর রসুল আবু তালিবের মেয়ে উম্মেহানির ঘরে বিশ্রাম করতেছিল, পুরাপুরি ঘুমে ধরে নাই এবং পূর্ণ জাগ্রত নয়। এটা একটা অবস্থা আছে না, ঘুমে ধরে ধরে বাপ, ঘুমে ধরে ধরে বাপ, এমত অবস্থায় হযরত জিব্রিল আলাইহিস সালাম আসলেন। ঘরের দরজা যেভাবে বন্ধ ছিল সেইভাবে বন্ধ রইল, ছাদের মধ্যে ফাটল সৃষ্টি করে রসুলকে ছাদের ফাটল দিয়ে ভাই ফিরে নিয়ে গেলেন, ছাদের ফাটল আবার দূরা লেগে গেল। এখান থেকে মাত্র আরম্ভ হইল মেরাজের ঘটনা। শোনা মাত্রই মনে প্রশ্ন জাগে, এটা কেমন করে সম্ভব? আল্লাহ আগেই সুবহান শব্দের দ্বারা জবাব দিয়া দিছেন, তুমি অক্ষম, তোমার পক্ষে অসম্ভব, এই জন্য তোমার মনে প্রশ্ন জাগবে, আমি আল্লাহ অক্ষম নই, আমার পক্ষে সম্ভব। সুতরাং আমি আল্লাহ যে সুবহান এই শব্দের দ্বারা আমার নবীর মেরাজের ঘটনার বিবরণ শুরু করল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মেহানির ঘর থেকে বের করে জিব্রিল ফিরিস্তা জমজম কুয়ার পাশে নিয়ে গেলেন, সেখানে নিয়ে রসুলের সিনা মুবারকের কুদরতি অপারেশন করাইলেন। এদের আমার ভাষায় কুদরতি অপারেশন বলি, আরবি ভাষায় বলে সাক্কুস সদর, ফার্সি ভাষায় বলে সিনা চাপ, বাংলায় বলে বক্ষ বিদারণ। আপনারা যারা কোরআন হাদিসের লেখাপড়া করেননি, আপনাদের পক্ষে সাক্কুস সদর বোঝা যেরকম কঠিন, সিনা চাপ বোঝা যেরকম কঠিন, বক্ষ বিদারণ বোঝা আমি মনে করি আছে আরো বেশি কঠিন। এই কারণে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা তর্জমা করছি, কুদরতি অপারেশন। জিব্রিল রসুল করিমকে শোয়াইলেন, সিনা কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া জমজম কুয়ার পানিটা ধুইলেন, দুইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাই দিলেন। কাটতেও নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে দেরিও হইল না, সেলাইও লাগলো না, মেডিসিনও লাগলো না। এটা দেখি মেডিকেটেড অপারেশন করবেন না কুদরতি অপারেশন? এই রকম কুদরতি অপারেশন আমাদের নবীর জিন্দগিতে চারবার হয়েছে। চার বছর বয়সে একবার, দশ বছর বয়সে একবার, চল্লিশ বছর বয়সে একবার, মেরাজের ক্ষেত্রে একবার। শেষবারের মতো আমাদের নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়েছে মেরাজের রাতে। এখানে এই কুদরতি অপারেশনের দরকারটা কি ছিল? চার বছর বয়সের সময়ের অপারেশনের একটা দরকার ছিল, চল্লিশ দশ বছর সময়ের অপারেশনের একটা দরকার ছিল, চল্লিশ বছর বয়সের সময়ের অপারেশনের পিছনে একটা দরকার ছিল, মেরাজের রাত্রে এই অপারেশনের পিছনে একটা দরকার ছিল। মুফাসসিরিন কেরাম লিখেছেন, সেই দরকারটা কি ছিল? দরকারটা ছিল দুনিয়ার জগৎ পরকালের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনারা কি মনে করেন? দুনিয়ার জগৎ পরকালের জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন। দুনিয়ার শাস্তি জাহান্নামের শাস্তির সাথে কোনো তুলনাই চলে না। দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি হইল প্রাণদণ্ড, ফাঁসি দিয়া দিল মরে গেল শেষ, ফাঁসি দিয়া দিল মরে গেল শেষ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াসায়ুজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলা নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া। যারা রসুলের নসিহত গ্রহণ করে না এরা হতবাগা, এদেরকে জাহান্নামের সেই আগুন দিয়ে জ্বালাইয়া শাস্তি দেওয়া হবে, যে আগুনে শুধু জ্বলতে থাকবে কিন্তু বাঁচার মতো বাঁচতেও পারবে না, মরার মতো মরতেও পারবে না। বাঁচার মতো বাঁচতে পারবে না মানে সে এই আগুন থেকে আত্মরক্ষা করতে পারবে না, মরার মতো মরতে পারবে না মানে শরীর থেকে প্রাণ বের হবে না। বলুন, একটা মানুষ জ্যান্ত একটা মানুষকে যদি আগুন দিয়ে পুরাণ হইতে থাকে আর প্রাণ যদি বের হওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে দেখলে কি আপনারা হার্ট ফিল করবেন না? এই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি চাক্ষুষভাবে দেখলে এই হার্ট যেন বরদাস্ত করতে পারে। এই বরদাস্ত শক্তি নবীর অন্তরাত্মায় ঢুকাইয়া দেওয়ার জন্য রোয়ানা দেওয়ার প্রেক্ষালে কুদরতি অপারেশনের মাধ্যমে নবীর আত্মার মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি ভরপুর করে দেওয়া হয়েছে, যে পরকালের জগতে সেই দৃশ্যগুলি দেখে যেন তিনি হাত ফেল না করে। অপারেশন শেষ করার পর, অপারেশনের কাজ সমাপ্ত করার পর জিব্রিল ফিরিস্তা একটা জান্নাতি জন্তু নিয়ে আসছিলেন, দুনিয়ার কোন জন্তু নয়, এটা জান্নাতি, এটার নাম হল বুরাক। এই বুরাকের কল্পিত ছবি মানুষে আঁকে এবং ঘরে লক্ষ্যে রাখে, এটা ঠিক নয়। এই ছবি বুরাক তুমি দেখছো না, তুমি এই যারা আকৃতি পাইলা কোথায়, একদম কল্পিত মন গড়া। বুরাকের এই মন গড়া ছবি মানুষ ঘরে লক্ষ্যে রাখে। প্রথম কথা হল এটা ভুল, এটা মন গড়া ছবি, এটা বাস্তব ছবি নয়। দ্বিতীয় কথা হল হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই প্রকারের ঘরের ভিতরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। একটা ঘর হইল যেই ঘরে নিষ্কর্মা কুত্তা রাখা হয়, যেই কুত্তা কোনো কাজে লাগে না, এই শুধু আল্লাহদের কারণে ভালে আর এই ঘরের মধ্যে রাখে। এইরকম কুকুর যেই ঘরে রাখা হয় আল্লাহ রসুল বলেন সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। আরেক প্রকার ঘর হইল যেই ঘরে নিষ্প্রয়োজনীয় ছবি, মানুষের ছবি অথবা কোন জীবজন্তুর ছবি, যেটা এই ছবি সংরক্ষণ করা তার জন্য কোন ঠেকা নাই, এই ছবি না রাখলেও তার কোনো অসুবিধা হয় না, শুধু মনের চাহিদা পূরণ করার জন্য ছবি লটকে রাখে, এই রকম ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা প্রবেশ করেন। বুরাকের কল্পিত ছবি লটকে রাখাটা রহমতের ফিরিস্তা ঘরে প্রবেশ না করার একটা ব্যবস্থা। কথা বুঝলেন কিনা? শুধু বুরাকের ছবি না, যে কোনো প্রাণীর ছবি, হ্যাঁ যে কোনো প্রাণীর ছবি। এই ব্যাপারে আমাদের সমাজে যথেষ্ট ভুল বুঝাবুঝি আছে, অসংখ্য অগণিত হাদিস আছে যে হাদিসগুলিতে আল্লাহ রসুল বলেছেন যে বেদরকারি মানুষ পশুর ছবি, মানুষ পশুর বেদরকারি ছবি যারা সযত্নে রাখবে ঘরে লটকাইয়া অথবা আলমারিতে ঢুকাইয়া, এদের এই ছবির কারণে কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন আযাব হবে তাদের। কারণ আকৃতি বানানিটা এটা একমাত্র আল্লাহর কাজ, প্রাণীর আকৃতি দান করা আল্লাহর কাজ। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমাদের মায়ের গর্ভে যখন বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে মিলিত হয়, যখন তোমাদের মায়ের গর্ভতলিতে যায় তখন আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দেন, এই দুই বিন্দু পানি দিয়া এর সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া তোমাদের দেহ গঠন করার জন্য, দেহটা কোন আকৃতিতে ফিরিস্তা গঠন করবে আল্লাহ তাকে একটা ফটো দিয়া দেন। আল্লাহর দেওয়া ফটো দেখে দেখে ফিরিস্তা মায়ের গর্ভের মধ্যে তোমার আকৃতি বানায়। বলুন, প্রাণীর আকৃতি বানানি, আকৃতি দান করা কার কাজ? এই জন্য যারা নিতান্ত ঠেকা বসত ছাড়া এই কাজ করে, এরা আল্লাহর কাজে হস্তক্ষেপ করে। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাববিরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যারা মানুষের ছবি আঁকে অথবা প্রাণী জীবজন্তুর ছবি আঁকে, যে ছবি কোন দরকারি ছবি নয়, এদের কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে। একজন হাজি সাহেব হজে যাবে, পাসপোর্টে যদি ছবি না লাগায় সরকার যাইতে দেবে? তাহলে পাসপোর্টে যে ছবিটা লাগাইল এটা কি মনের খাইশে লাগাইল না ঠেকা বসত লাগাইল? এইরকম ঠেকা বসত ছাড়া মানুষ পশুর ছবি ছাপা, মানুষ পশুর ছবি লটকানি, মানুষ পশুর ছবি সযত্নে রাখা সব আরাম। এবার বলুন তো বুড়াকের ছবিটা কোন কাজে লাগলো? বুড়াকের ছবিটা গড়ে না লটকাইলে আমার মক্কা যাওয়া হয় না, ঠেকার কাজে না শখে? শখের ছবি সব আরাম, শখে সম্মানের শখে যত ছবি তুলে সব আরাম। যাই হোক, আল্লাহ রসুল জিব্রিল আলাইহিস সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের পিঠে আরোহণ করাইলেন। বুরাক আকাশে উড়ে চলল, আকাশে উড়া মাত্রই পিছন দিক থেকে একটা বুড়ি ডাক দিয়া বলল, হে মোহাম্মদ কোথায় যাও আমার একটা কথা শুনে যাও। জিব্রিল বললেন, রসুল এই বুড়ির ডাকে ফিরে তাকাবেন না, বুড়ির ডাকে আপনি পিছন দিকে চাইবেন না, জোয়া বলবেন। রসুল জিজ্ঞেস করলেন, এই বুড়ি কে? জিব্রিল বলে, এই বুড়িটা হল দুনিয়া। আপনারাই বলেন আপনাদের বয়স বেশি না দুনিয়ার বয়স বেশি? দুনিয়া, এই বুড়ি হইল দুনিয়া। দুনিয়া এমন একটা বুড়ি, এক আল্লাহ একজন বলি এই দুনিয়া দুনিয়া বুড়ির স্বভাবের বিবরণ দিয়া বলেন, এই বুড়ি এমন বুড়ি যে প্রতিদিন নূতন নূতন স্বামী গ্রহণ করে, তার রঙিন শাড়ি আর তার নবীন রূপ দেখাইয়া প্রতিদিন নূতন নূতন স্বামী গ্রহণ করে। কিছুদিন আগে যেই লোকটারে স্বামী রূপে গ্রহণ করে, কিছুদিন পরে ওই লোকটারে গুরুস্থানে পাঠাইয়া দেয়। এই দুনিয়াটা এমন একটা বুড়ি যে আপনাদেরকে স্বামী রূপে গ্রহণ করে তার রূপ দেখাইয়া, স্বামী রূপে গ্রহণ করলে যে রূপ দেখাইয়া, এই বুড়ি আপনাকে গুরুস্থানে পাঠাবে। যারে দুনিয়া চু আরুসা রাস্তাস দরদুরুজে সুয়েদি গর্ভাস্তাস, প্রতিদিন নূতন নূতন স্বামী চায় এই বুড়ি, প্রতিদিন কেমন কেমন স্বামী চায়। এরপরে এদেরকে কোথায় পাঠাইলে? এই বুড়ির দুঃখায় পড়বে আপনার উম্মত যদি আপনি এই বুড়ির ডাকে যদি পিছন ফিরে দেখান। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, দুনিয়ার সমস্ত মানুষ দুই দল, একদল বুড়ির ভাগল আর একদল পরকালের পাগল। বুড়ির ভাগল কারা? যারা দুনিয়ার সুখ শান্তি আর বুক বিলাসের জন্য পরকাল ভুলে যায়, এরা হইল এই দুনিয়া নামক বুড়ির ভাগল। পরকালের পাগল কারা? যারা দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করে যে এই দুনিয়া তাকে কোন হারাম কাজে লিপ্ত করাইতে পারে না। মদনী সাহেব বলে গেছেন, ইচ্ছা মতো রুজি করুন, লক্ষ কোটি টাকা রুজি করুন, শুধু হারাম করবেন না, এই রুজি করাটাও আপনার এবাদত বন্দেগীতে গণ্য হবে। বুঝে থাকলে বলুন, রুজি করতে নিষেধ না হারাম করতে নিষেধ? হারাম রুজি করলে বোঝা গেল তুমিও বুড়ির স্বামী, হারাম রুজি করতে গেলে তুমিও এই তোমার তোমার এই বুড়ি স্ত্রী তোমাকে গুরুস্থানে না পাঠিয়ে ছাড়বে না, তবে তোমার গুরুস্থানটা তোমার তখন এই বাসরঘর হবে না, তোমার গুরুস্থানটা হবে একটা অগ্নিকুণ্ড। কিছুক্ষণ পরে নবী দেখলেন বুড়াকে আরোহিত অবস্থায় বুড়ায় ডাকে। এখন কে ডাকে? বুড়া। ও মোহাম্মদ কোথায় যাও আমার একটা কথা শুনে যাও। জিব্রিল বললেন, সাবধান আল্লাহ রসুল, এই বুড়ার ডাকে আপনি ফিরে তাকাবেন না। রসুল জিজ্ঞেস করেন, এই বুড়াকে? জিব্রিল বলে, এই বুড়া হইল শয়তান। বলেন আপনাদের বয়স বেশি না শয়তানের বয়স বেশি? শয়তানের বয়স বেশি। এই বুড়ির জন্য পাগল হওয়া এই বুড়ার পক্ষেই সাজে, কোন মানুষের পক্ষে এই বুড়ির জন্য পাগল হওয়া সাজে না। বুঝে থাকলে বলুন, মেরাজের ঘটনার ভিতরে আমাদের অনেক কিছুই শিকার মতো আছে কিনা, জীবন গড়ার অনেক কিছুই আছে কিনা। জিবরিল বলেন, রাসূল, এই বুড়ার দিকে আপনি ফিরে তাকাবেন না, এটা শয়তান। আপনি যদি এর দিকে ফিরে তাকান, আপনার উম্মত শয়তান মুখী হয়ে যাবে, আপনার উম্মত আল্লাহ মুখী থাকতে পারবে না। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গণ খেজুরের বাগানে নামাইলেন, নামাইয়া দুই রাকাত নামাজ পড়াইলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? জিবরিল বললেন, এটা ওই জায়গা যে জায়গাতে আপনি হিজরত করে আসবেন। তখন এই জায়গাটার নাম ছিল ইয়াসরিব, একটা গ্রাম ছিল। রাসূল হিজরত করে যাওয়ার পরে সেখানকার মুসলমানেরা এটাকে শহর বানাইল এবং নাম দিল মদিনাতুর রাসূল, সংক্ষেপে আমরা মদিনা শরীফ বলি। আরবি ভাষায় মদিনা শব্দের অর্থ হল শহর, মদিনাতুর রাসূল অর্থ রাসূলের শহর। এইটাই মদিনাতুর রাসূল হবে ভবিষ্যতে আপনার হিজরতের পর। সেখানে দুই রাকাত নামাজ পড়ার পর আবার জিবরিল ফিরিস্তা রাসূলকে বুরাকের পেটে উঠাইয়া নিয়ে রওনা হইলেন। একটা পাহাড়ে নামাইয়া সেখানে দুই রাকাত নামাজ পড়াইলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কোন পাহাড়? জিবরিল ইসলাম বললেন, এটা হল তুর পাহাড়, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলকে আরেকটা পাহাড়ে নামাইয়া আরো দুই রাকাত নামাজ পড়াইলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, এটা কোন পাহাড়? জিবরিল বললেন, এই পাহাড়টা হল বাইতুল্লাহ, এখানেই হযরত ঈসা আলাইহিস সালাম তার মা মরিয়মের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। তারপরে আবার তাকে বুরাকের পিঠে আরোহণ করে নিয়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস। সেখানে আমাদের তো সময় দেওয়া হয়েছিল 11টা পর্যন্ত, আজ কি শেষ করে দিব? হুজুরের কথা বাংলাদেশে শোনা অনেক ভাগ্যের ব্যাপার। আমরা যে তো সহজে পাইছি এই সময়, এটাকে নিয়ামত হিসেবে ধরে না, ঠিক কিনা? গলা টোলা ডাকানা যেন একটা ঘুম থেকে সবাই উঠেন, এভাবে যদি গলা টোলা ডাক দেয় মাঝে মধ্যে মেহরাজে চলে যাবে, মেহরাজ দুনিয়ায় থাকতে হবে। সবাই মনোযোগের সাথে শুনবো, হুজুর যখন শেষ করবেন তখন এসে নামাজ হবে, ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ। সরি, আমি দুঃখিত, আমি গরিব দিকে তাকাই নাই, 11টা বাজে গেল, আমার খবর নাই। অনুমতি দিয়েছেন, বাইতুল মুকদ্দাস আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে জিবরিল ফিরিস্তাকে পাঠিয়ে আমাদের নবীকে নিলেন, ওইদিকে সমস্ত নবী রসুলগণ যে যেখানে ছিলেন সবাইকে আল্লাহ এখানে উপস্থিত করেন। রাত্রিবেলা ছিল, আল্লাহ সমস্ত নবীকে একত্র করে হুকুম দিলেন, সমস্ত নবীগণ সম্মিলিতভাবে দুই রাকাত নামাজ পড়ুন জমাতের সাথে। সমস্ত নবীগণ কাতারবন্দী হয়ে দাঁড়াইলেন আল্লাহর হুকুমে দুই রাকাত নামাজ জমাতের সাথে পড়বে। ইমাম কে হবে? একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছিলেন, ইমাম কে হবে? জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে আগাইয়া দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জমাতের ব্যবস্থা আল্লাহ এজন্যই করেছেন যেন সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাইয়া দেওয়া যায়, আর আপনাকে যেন ইমামুল মুরসালিন বানাইয়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া, আমাদের নবীগণকে সমস্ত নবীর ইমাম বানাইয়া দুই রাকাত নামাজ আদায় করাই দিত। তারপর বিশেষ বিশেষ নবী রসুলগণ দাঁড়াইয়া এক একজনে এক একটা লেকচার দিলেন, এক একজন এক একটা বক্তৃতা দিলেন, সর্বশেষে বক্তৃতা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বক্তৃতায় বললেন যে আপনারা যে যত বক্তৃতা দিয়েছেন সকলের বক্তৃতার সারমর্ম হল, ইনি আমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ। সকলের বক্তৃতার সারমর্ম, ইনি সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সমস্ত নবী রসুলগণের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ, সমস্ত ফিরিস্তাদের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ, সমস্ত জগতের চেয়ে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ, এমনকি আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের চেয়েও আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। তাদের এই বক্তব্য শেষ হওয়ার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রিল ফিরিস্তা এবার আসমানের দিকে রওনা হইল। আসমান সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানের পরিষ্কার ধারণা নাই, বিশেষ করে বিজ্ঞানীরা একটা ভুল ধারণা সৃষ্টি করাইয়া দিছে। বিজ্ঞানীরা বলে আকাশ বলতে শূন্য স্থান বোঝায় আর কিছু না। বিজ্ঞানীদের একেবারে গ্যারান্টিযুক্ত কথা, আকাশ বলতে শূন্য স্থান বোঝায় আর কিছু নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের বহু আয়াতে এই সামাউন শব্দটা ব্যবহার করেছেন, যেটাকে আমাদের ভাষায় আসমান বলে থাকি, শূন্য স্থান বুঝাবার জন্য নয়, একটা জগৎ বুঝাবার জন্য। বিষয়টা সহজে আপনাদের বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীটার ধরুন এই মাউথপিসটা যদি পৃথিবীর উদাহরণ হয়, এটার চতুর্দিক থেকে একটা শূন্য স্থান ঘেরাও করে আছে। পৃথিবীর চতুর্দিক থেকে ফাঁকা জায়গা আছে কিনা, চতুর্দিকে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা এর শেষ কোথা এটা কোন বিজ্ঞানী জানে না, কোন বিজ্ঞানী জানে না এই ফাঁক জায়গাটা শেষ হইলে কোথায়। একমাত্র হাদিসে তফসিরে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এই ফাঁকা জায়গাটা যেখানে গিয়া শেষ হইল ওইখান থেকে একটা আসমানের জগৎ শুরু হইল। ফাঁকা জায়গাটা যেখানে গিয়ে শেষ হইল সেখান থেকে আসমানের জগৎ শুরু হইল। ওইটা পৃথিবীর থেকে কত দূরে আছে এর জবাব সুস্পষ্ট নয়, অস্পষ্ট। কোন কোন তফসিরের কিতাবে উল্লেখ আছে যে পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত ফাঁকা জায়গার দূরত্বটা হইল 500 বৎসরের রাস্তা। কেমন গতিতে গেলে তার উল্লেখ নেই, কেমন গতিতে গেলে তার উল্লেখ নেই। কুরআন হাদিসে আমরা যতটুকু পাই ততটুকু বিশ্বাস করব, যতটুকু উল্লেখ নাই সেই ব্যাপারে আমরা নীরব থাকব, এটাই আমাদের দায়িত্ব। যে ব্যাপারে কোন উল্লেখ নেই সেই ব্যাপারে আমরা নীরব থাকব, এটাই এটাই শরীয়তের নির্দেশ। এই যে 500 বৎসরের রাস্তা শূন্য স্থান পার হওয়ার পরে প্রথম আসমানের গেইটে যখন জিব্রিল ফিরিস্তা গেলেন বুরাক নিয়া সাথে রসুলকে নিয়ে, গেইটে করাঘাত করলেন, এরকম কটকট কটকট করে আওয়াজ দিলেন, উপর থেকে দারওয়ান ফিরিস্তা জিজ্ঞেস করলেন কে আপনি, জিব্রিল বলেন আমি জিব্রিল। দারওয়ান ফিরিস্তা জিজ্ঞেস করলেন আপনার সাথে কে, জিব্রিল বলেন আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারওয়ান ফিরিস্তা বলেন জিব্রিল আল্লাহ আপনাকে আসমানের উপরেও ডিউটি দিয়েছেন নিচেও ডিউটি দিয়েছেন, আসা যাওয়ার সময় গেট খোলা এবং বন্ধ করার ডিউটি আমাদের দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো দুনিয়াতে ডিউটি দিয়ে পাঠিয়েছেন, আসমানের উপরে নিয়ে আসতেন কেন, আল্লাহর পক্ষ থেকে কোন পারমিশন আছে? জিব্রিল ফিরিস্তা বলেন শুধু পারমিশন নয়, আল্লাহর পক্ষ থেকে স্পেশিয়াল ভাবে ইনভাইট করা হয়েছে, এই জন্য আমি তাকে সাথে নিয়ে এসেছি। এই কথা জিব্রিল বলার পরে দারওয়ান ফিরিস্তা গেট খুলে দিলেন। আসমান বলতে কোন জিনিস নাই এই জন্য গেট বন্ধ থাকে, বলেন আপনারা? আসমান বলতে কোন জিনিস নেই এই জন্য গেট দ্বারা বন্ধ করা থাকে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, পৃথিবীর থেকে প্রথম আসমানের দূরত্বটা যেমন ভাবে 500 বৎসরের রাস্তা, তেমনি ভাবে আসমানের গভীরতাটাও আরো 500 বৎসরের। এই গেট খুলে দেওয়ার পরে জিব্রিল ফিরিস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে ওই প্রথম আসমানের উপরে উঠলেন, সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল, সালাম কালাম হইল, কথাবার্তা হল। একই অবস্থায় দ্বিতীয় আসমান পার হইলে ওই ফিরিস্তাদের দ্বারা গেট খোলা হবে। যেমন ভাবে ফিরিস্তারা সওয়াল জব করছেন, গেট খুলে দিচ্ছেন, তারপরে তারা প্রবেশ করেছেন প্রথম আসমানে, একই অবস্থায় গেট খোলা হয়েছে দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে। আসমান সর্বমোট কটা? ষাটটা। ষাটটা আসমান পাড়ি দিয়া মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন সিদরাতুল মুনতাহা নামক একটা স্থানে। মুফাসসিরিন কেরাম লিখেছেন প্রতি দুইটা আসমানের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই প্রত্যেকটা ফাঁকা জায়গার গভীরতা 500 বছরের রাস্তা। সাতটা আসমানের গভীরতা 500 বছরের রাস্তা, সাতটা ফাঁকা জায়গার গভীরতা আরো 500 বছরের রাস্তা। তাহলে সর্বমোট সাতটা আসমান আর সাতটা ফাঁকা জায়গা এই চোদ্দটায় মিলাইয়া 7000 বৎসরের রাস্তা। 7000 বৎসরের রাস্তা পার হইয়া প্রতিটি আসমানে এক একজন নবী, আগের আমলের এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত আদম আলাইহিসসালামের সাথে, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে, তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে, চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে, পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত হারুন আলাইহিসসালামের সাথে, ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত মুসা আলাইহিসসালামের সাথে, সপ্তম আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। প্রথম আসমানে আদমের সাথে সাক্ষাতের রহস্য কি, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাতের রহস্য কি, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাতের রহস্য কি, এই এক একটা এক একটা রহস্য আছে। এইভাবে সাত আসমানে সাতজন নবীর সাথে সাক্ষাতের রহস্য সবিস্তারে বলতে গেলে রাত পয়া যাবে, মেয়েরাজের ঘটনা এখানে শেষ হবে না। শুধুমাত্র প্রথম আসমানের রহস্যটা বলি। মুফাসসিরিনে কেরাম লিখেছেন প্রথম আসমানে আল্লাহ মেয়েরাজের রাত্রে আমাদের নবীকে আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করাইয়া ইঙ্গিত করলেন, ইশারা করলেন এই কথার দিকে, যেমন ভাবে আদম আলাইহিসসালামকে ইবলিস জান্নাতে থাকতে দেয়নি, জান্নাত থেকে বের হয়ে তার পৃথিবীতে যেতে হয়েছিল, ঠিক তেমনি ভাবে আপনাকে কুরাইশ বংশের লোকেরা মক্কায় থাকতে দিবে না, এখান থেকে বের হয়ে আপনার মদিনা যেতে হবে। এইভাবে দ্বিতীয় আসমানে আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে আরেকটা রহস্যের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, আরেকটা আসমানে এইভাবে আরেকটা ইঙ্গিত করেছেন, আরেকটা আসমানে আরেকটা ইঙ্গিত করেছেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হল, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করলেন এই কথা যে হযরত ঈসা আলাইহিসসালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত পালন করার জন্য আখিরি জমানায় আবার দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিসসালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আসার পূর্ববর্তী নবীও ছিলেন, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও দুনিয়াতে আবার আসবেন। দুনিয়াতে মোহাম্মদ রসুল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামের এই নৈকট্য হাসরের মাঠে, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবেন। আল্লাহ কুরআনের এক আয়াতে বলেছেন 50,000 বৎসর দাঁড়াইয়া থাকতে হবে হাসরের উলঙ্গ অবস্থায়। এক হাদিসে রসুল বলেন হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একের সামনে অপর হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থাটা এত ভয়াবহ, আল্লাহর আজাব গজবের ভয়ে হা করে মানুষগুলি যে উপর দিকে তাকাইয়া দাঁড়াইবে, 50,000 বৎসরের ভিতরে এক সেকেন্ডের জন্য দৃষ্টি নিজের দিকে নামাইবার সাহস পাবে। কাজেই কে নারী আর কে পুরুষ, কে কাপড় ফোড়া আর কে উলঙ্গ, ওই চিন্তা করার সময় নেই তার। মদনী সাহেব বলে গেছেন, সেই হাসরের কঠিন হাসরের দিনে কোন একটা আদম সন্তানকে 5টা প্রশ্ন না করে ছেড়ে দেওয়া হবে না। বিস্তারিত শুনছেন আমরা, প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ, দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ, তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল কামাই করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ, চতুর্থ প্রশ্ন হবে উপার্জিত মাল হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ, পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ। এই পাঁচটা প্রশ্ন না করে একটা মানুষকেও ছেড়ে দেওয়া হবে না। কতদিন দাঁড়ায় থাকতে হবে? মুফাসসিরিন ইকরাম লেখেন দাঁড়াবে কতটুকু জায়গায়, লেখেছেন দুই পায়ে দাঁড়াইলে দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে এর বেশি জায়গা পাবেই না। বলেন তো কতটুকু জায়গায় দাঁড়াবে 50,000 বছর? দুই ভাইয়ের তালুর নিচে যতটুকু জায়গা পড়ে এতটুকু জায়গায় উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আরো আরো অনেক কঠিন অবস্থা আছে হাসরের মাঠের, এমত অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি আদম আলহ ইসলামকে বলবে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব নিকাশটা যেন শেষ করে দেন, যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে হাসরের মাঠের আদাব থেকে যেন যায়। আদম আলহ ইসলাম বলবেন আমার সাহস নাই। অনেক লম্বা ঘটনা। আদম আল ইসলামের কাছ থেকে নিরাশ হয়ে মানুষ নূহ আল ইসলামকে অনুরোধ করবে যে সুপারিশ করে দিন আল্লাহর কাছে হিসাব নিকাশটা যেন আল্লাহ শেষ করে দেন, যে জান্নাতে যাওয়ার যাক যে জাহান্নামে যাওয়ার যাক হাসরের মাঠের হিসাবটা যেন সমাপ্ত হয়ে যায়। নূহ আল ইসলাম বলবেন আমার সাহস নাই। ইব্রাহিম আল ইসলামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। মুসা আলহ ইসলামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। সর্বশেষে ঈসা আলহ ইসলামকে অনুরোধ করবে। ঈসা আল ইসলাম বলবেন এ হাসরের মাঠের মানুষেরা শোনো, আজকে কোন নবীর সুপারিশে আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি আল্লাহর দরবারে আজকের হিসাব নিকাশ শুরু করার জন্য সফল সুপারিশ পাইতে চাও তাহলে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠের মানুষকে সুপারিশের জন্য কে পাঠাইবেন মুহাম্মদ রাসূলের কাছে? ঈসা আলাইহিসসালাম। এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ দ্বিতীয় নম্বর আসমানে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে মুহাম্মদ রাসূলকে মেরাজের রাতে সাক্ষাৎ করেন। আল্লাহ এবং সাত আসমানের সাতটা রহস্য আছে। আমি এখানে বলতে চাই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত গেলেন, প্রথম আসমানের গেট পার হইয়া দ্বিতীয় মহাশূন্য পার হইলেন, তারপরে দ্বিতীয় আসমানে গেলেন গেট পার হইয়া দ্বিতীয় আসমানের উপরে গেলেন, তৃতীয় আসমানের উপরে যেতে গেট পার হইতে হইল দস্তুর মত দারওয়ান ফিরিস্তা পাহারাদার ফিরিস্তার কাছ থেকে বলে জিব্রিল ফিরিস্তা গেট খুলাইছেন, তারপরে আসমানগুলিতে প্রবেশ করেছেন। এই ঘটনা আমরা আমি আশা করি কম বেশি জীবনে আরো কোনদিন আপনারা শুনেছেন, শুনে থাকলে বুঝে থাকলে বিশ্বাস করে থাকলে এবার বলুন আসমান বলতে কোন জিনিস নাই এই জন্য সাতটা গেট আছে? বিজ্ঞানীরা নাই বলে কেন? এটা এখন বোঝা দরকার। বিজ্ঞানীরা নাই বলে কেন? বিজ্ঞানীরা নাই বলে এই জন্য যে সেখানে যাইতেও পারে না জানতেও পারে না, যাইতেও পারে না জানতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিল ফিরিস্তা পাঠাইয়া জান্নাতি সোয়ারি পাঠাইয়া বিশেষ ব্যবস্থায় শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে নেওয়ার ব্যবস্থা করেছে। এই জন্তুটার নাম সোয়ারিটার নাম বুরাক। বুরাক বারকুন শব্দ থেকে গঠিত, বারকুন শব্দের অর্থই বিদ্যুৎ। আপনারা ইংলিশে কি বলেন? কারেন্ট। কারেন্টের গতিগত প্রতি সেকেন্ডে 186,000 মাইল। প্রতি সেকেন্ডে যদি 186,000 মাইল যায় কারেন্ট বাক বিদ্যুৎ, এই গতিতে বুরাক গেছে। এই গতিতে কি গেছে? বুরাক গেছে। এই জন্য নবীর পৃথিবীর থেকে প্রথম আসমানে যেতে 500 বছর লাগছে না। কথা বুঝে আসছে কিনা দেখুন, 500 বছরের রাস্তা হয়তো 5 সেকেন্ডে চলে গেছে, বিদ্যুতের গতি দেখেছে বুরাক। এই জন্য বুরাক নাম দেওয়া হয়েছে। যে আমরা বিশ্বাস করি এইটাও অন্ধবিশ্বাস নয়, বিজ্ঞানীরা যা বলে আসমান বলতে কিছু নাই সেটা হল অন্ধবিশ্বাস। তারা ওইখানে গিয়া দেখিয়া বলে কিছু নাই, না গিয়া না দেখিয়া বলে, তাহলে আমাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস না বিজ্ঞানীদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস? বিজ্ঞানীদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস। সাত আসমান পার হইয়া রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্রাতুল মুনতাহা নামে একটা স্থানে গেলেন। এখানে একটা বড়ই গাছ আছে, জান্নাতি বড়ই গাছ, দুনিয়ার বড়ই গাছ নয়। যে বড়ই গাছের পাতা হাতির কানের চেয়ে বড়, যে বড়ই গাছের বড়ই মক্কার চেয়েও বড়, আর স্বাদের কোন উদাহরণ দুনিয়াতে নাই, জান্নাতে গেলে কাইলে বলে স্বাদ। এই বড়ই গাছের এরিয়া পর্যন্ত জিবরিলের আসা যাওয়ার সীমানা, এর উপরে যাওয়ার পারমিশন নাই জিবরিলেরও। এই কারণে সিদ্রাতুল মুনতাহা থেকে জিবরিল বিরত হয়ে গেলেন। বেহেস্তি বিছানা পাঠানো হইল, রফরফ নামক সবুজ রঙের বিছানা। সিদ্রাতুল মুনতাহা থেকে রাসুল বেহেস্তি বিছানা, রফরফ নামক বেহেস্তি বিছানায় আরোহণ করে বাকি পথ গেলেন। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর সাথে সাক্ষাতে অনেকগুলি আলাপ সালা বলছে, সবগুলি আলাপ সারা রাইতে বলে শেষ করা যায় না। সর্বপ্রথম আলাপটা আর সর্বশেষ আলাপটা আমি আপনাদের বলি। আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সর্বপ্রথম যে আলাপটা রসুলের হয়েছে মেরাজের রাত্রে, সেটা হল রাসুল আল্লাহর সাক্ষাৎ পাওয়া মাত্রই বলেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত। এই তিনটা কথা বলছেন আল্লাহ রসুল্লাহকে প্রথম সাক্ষাতে আল্লাহর আরশে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত। এর অর্থ হল আমি মুখের দ্বারা যত ইবাদত করেছি, আমি শরীরের দ্বারা যত ইবাদত করেছি, আমি আমার ধন সম্পদের দ্বারা যত ইবাদত করেছি, সকল ইবাদত আল্লাহ আপনার তরে উৎসর্গ করে দিলাম। জোয়ারে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম আপনার প্রতি, সালাম আপনার প্রতি হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর রহমত এবং বরকত সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আয়াত নাযিল করে বললেন হে মুমিন মুসলমানেরা, তোমরা নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম নবীকে বললেন ওগো আল্লাহর রাসূল, আপনাকে সালাম কিভাবে দেব এটা আল্লাহ আত্তাহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন, দুরূদ কিভাবে পাবো সেটা আপনি আমাদেরকে শিক্ষা দেবেন। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে নবীকে সালাম কিভাবে দিতে হবে সেটা আল্লাহ আত্তাহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন। কিভাবে? নবী যখন বললেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, তখন আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা, সালাম আপনার প্রতি, আইয়ুহান নবী, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখা গেল আল্লাহ স্বয়ং আল্লাহ পর্যন্ত নবীকে সালাম দিতে আগে সালাম দিয়েছেন পরে ডাক দিয়েছেন। সুতরাং আগে ডাক দিয়া পরে সালাম দেওয়া যে আল্লাহর শিক্ষা দেওয়া পদ্ধতির পরিপন্থী। বলেন নবীকে সালাম দিবেন আগে ডাক দিয়া পরে সালাম দিবেন, না আগে সালাম দিয়া পরে ডাক দিবেন? এটা কোথায় আল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছেন? মেরাজের রাত্রে আত্তাহিয়াতের ভিতরে শিক্ষা দিয়েছেন। আল্লাহ যখন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন ফিরিশতারা বললেন, নবী আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আপনার এই সালাম আমি সমস্ত নবীগণের পক্ষ থেকে এবং কি সমস্ত সমস্ত নেককার বান্দাদের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহ সালাম দিলেন নবীকে, নবী সালাম একাই গ্রহণ করলেন না সকল নেককারের পক্ষ থেকে গ্রহণ করলেন, আল্লাহর সালামের অংশ সমস্ত নেককারকে নবী পাওয়া দিলেন। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের এই আলাপ শুনে ফিরিস্তারা বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হল মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাতে রাসুল সর্বপ্রথম যে আলাপটা করেছে, সর্বপ্রথম আলাপটা। এই আলাপটা হুবহু নামাজের ভিতরে আমাদেরকে পড়তে নির্দেশ করা হয়েছে। নামাজ শেষ করার পর যখন আমরা বসব, সেই বসার মধ্যে মেরাজের রাত্রে আল্লাহর সাথে রাসুল যে কথাগুলি আলাপ করেছিলেন সেই কথাগুলি আমাদের উচ্চারণ করতে বলা হয়েছে। কেন? তার কারণ হল নামাজ মুমিনদের মেরাজ, নামাজ মুমিনদের মেরাজ। রাসুল আল্লাহর আরশে বসে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, আর প্রত্যেকটা মুমিন নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলে। যেহেতু এই মেরাজের মাধ্যমে তোমরা নামাজটা পাইছ, এই জন্য মেরাজে আল্লাহ সাক্ষাতে নবী যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আবৃত্তি করে তোমরা নামাজ শেষ করো। এখানে একটু কথা বাকি থাকে যে নামাজ মুমিনদের জন্য মেরাজ হইল কিভাবে, নামাজের ভিতরে মুমিনরা আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলে। কিভাবে সাক্ষাতে কথাবার্তা বলে তার কিছু সংক্ষিপ্ত বিবরণ আছে হাদিসে তফসিরে, আর কিছু বিস্তারিত বিবরণ আছে হাদিসে তফসিরে। সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে মুসল্লি নামাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক, তখন আল্লাহ বলেন তার জবাবে হামিদানি আব্দি, আমার বন্দা আমার প্রশংসা করল। যখন মুসল্লি বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ অত্যন্ত মেহরবান অতিশয় দয়ালু, আল্লাহ তখন বলেন জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বন্দা আমার গুণগান গাইল। বন্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হাশরের দিনের মালিক, আল্লাহ তখন বলেন মর্যাদানি আব্দি, আমার বন্দা আমাকে সম্মান করল মর্যাদা দিল। বন্দা যখন বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ তখন বলেন লাকা মা সাআলতায়া যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল, আমার বন্দা শুধুমাত্র আমারই ইবাদত করে আর আমারই কাছে সাহায্য চায়, তাইলে হে বান্দা তুমি যা সাহায্য চাবে আমার কাছে নামাজে সবগুলি আমি তোমাকে দান। তখন বন্দা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সেই পথে পরিচালনা করো যেই পথে জীবন যাপন করলে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতে পৌঁছে যেতে পারি। আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, ওরে আমার বন্দা তুই যেই জিনিসটা আমার কাছে চাইলেই আমি তোকে দান করে দেব। বুঝে থাকলে বলুন, নামাজে আল্লাহর সাথে মুমিনের আলাপ সালাপ হয় কিনা? রসুলের আলাপ সালাপ হয়েছিল আল্লাহর আরশে গিয়া, আর মুমিন রসুলের উম্মতের আলাপ সালাপ হয় নামাজে দাঁড়িয়ে। এই জন্য নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। গেল সর্বপ্রথম আল্লাহর সাক্ষাতে রসুল আল্লাহর সাথে কি কি কথা আলম করেছিলেন এর আলোচনা। সর্বশেষে কি আলাপ হয়েছিল আরশে আল্লাহর সাক্ষাতে সেটা হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে বলে দিয়েছেন যে আপনার একটা উম্মতকে আমি চিরকাল জাহান্নামে রাখব না। এটা সর্বশেষ কথা। সর্বশেষ কথা নাকি আমাদের নবীর একটা উম্মতকে আল্লাহ চিরকাল জাহান্নামে রাখবেন না। একবারে একটা ঘটনা শুনুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ একটা বিশেষ কারণে কিছুদিনের জন্য ওহী নাযিল বন্ধ রাখলেন। ওহী বলতে পরিষ্কার ধারণা যাদের নাই তারা অন্তত মোটামুটি এতটুকু বুঝে রাখুন যে ওহী বলতে আল্লাহর বাণী, আল্লাহর বার্তা, রসুলের কাছে আল্লাহর বাণী বা আল্লাহর বার্তা আসা কিছুদিনের জন্য আল্লাহ বন্ধ রাখলেন। এটা একটা বিশেষ কারণে। এই সুযোগে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রসুলকে তিরস্কার করে বলতে লাগলো যে এবার দেখা যায় তোমার আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেছে, তোমার আল্লাহ তোমার সাথে বয়কট করেছেন, তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এমনিতেই ওহী বন্ধ থাকার কারণে নবীর মনে কষ্ট, এর মধ্যে আবার আবুল আহাবের বউয়ের তিরস্কার করিয়া কাটা গায়ে নুন ছিটা দিল। নবী দুঃখে নীরব নির্জনে সময় কাটাইতেন এবং কাঁদতেন। সময়টা শেষ হওয়ার পরে আবার যখন নূতনভাবে ওহী নাযিল শুরু করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকটা কসম খাই আল্লাহ বলেন আপনার সাথে আমার ডিসকানেকশন হয়েছে না, আমি আপনার সাথে বয়কট করছি না, বিশেষ কারণে কিছুদিন ওহি বন্ধ রাখছিলাম, এই জন্য আবুল আহাবের বউ আপনাকে তিরস্কার করে আপনার মনে কষ্ট দিচ্ছে, আমি আল্লাহ আপনার মনটাকে খুশি করে দেব। কষ্ট দিছে আবুল আহাবের স্ত্রী আর মনকে সন্তুষ্ট করে দিবেন স্বয়ং আল্লাহ। রাসূল সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আপনি আমার মন খুশি করে দেবেন, হ্যাঁ আপনার মনকে আমি খুশি করে দেব। রাসূল বলেন আমার একটা উম্মত যতদিন জাহান্নামে থাকবে ততদিন মন খুশি হবে। এই কথাটাই মেরাজে আল্লাহর সাক্ষাতে সর্বশেষ কথা। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আপনার একটা উম্মতকেও আমি চিরকাল জাহান্নামে রাখব। কিন্তু সমস্যা হইল এই কথাগুলি শুনলে যারা বেনমাজি ছিল, বেরোজাদার ছিল, বেফর্দা ছিল, বেসরা ছিল, সুদকুর ছিল, ঘুষকুর ছিল, মদকুর ছিল, গাঞ্জাকুর ছিল, এরা মনে মনে ভাবে তাই আর চিন্তা কি, তাই আর চিন্তা কি। এবার এই কথাটা বুঝে চিরকাল কোনদিন জাহান্নামে দিব না বলেছেন, না চিরকাল জাহান্নামে রাখব না বলেছেন? আপনার কোন উম্মতকে জাহান্নামে দিব না বলেননি তো, বলেছেন চিরকাল জাহান্নামে রাখব না। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 5000 বছর, কেউ 1,00,000 বছর, কেউ 20 বছর, তারপরে ভাই ফিরে জান্নাতে দিয়ে দিবে। এরপরেও জানি মুসলমান মনে মনে কয় 1,00,000 বছর পরেও যদি আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতি দিয়া দেন, তবুও তো রক্ষা নমাজ পড়ায় কষ্ট দিকে ঘুরে তাকলিবা। এইরকম যারা মনে মনে ভাবেন, এদের জন্য বলি আপনি একটা মোমবাতি জ্বালান। কি বাতি? একটা মোমবাতি জ্বালাইয়া সেই মোমবাতির আগুনে আপনার আঙ্গুলটা রাখেন 5 মিনিট। 5 মিনিটের ভিতরে নড়াচড়া করবেন না, উ আ করবেন না। 5 মিনিট পরে বলুন যে জাহান্নামে আমার 50 বছর থাকার পরে জান্নাতে গেলেও চলে। আছে কোনো বাহাদুর? তাই এবার বলুন, দুনিয়ার সামান্য আগুন যেটা জাহান্নামের আগুনের ধোঁয়ার মতো না, এইটার মধ্যে যদি আপনি 5 মিনিট আঙ্গুলটা রাখার সাহস না রাখেন, ফরজ নামাজ ছাড়িয়া দিয়া 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে সমস্ত শরীর ডুবাইয়া রাখার দুঃসাহস কেমনে করেন? এবার ধরুন জাহান্নামে 1,00,000,000 বছর থাকার পরে আমরা নাজাত পাইলে চলে, না জাহান্নামের আগুন সইবার আগেই নাজাত পাওয়া দরকার? তাহলে কি করতে হবে? তাহলে হালাল হারাম মানতে হবে, এবাদত বন্দেগী ঠিক মতে করতে হবে, সকল প্রকার গুনার কাজ ছাড়তে হবে। গুনার কাজ না ছাড়লে জাহান্নামে যাইতেই হবে, আর এবাদত বন্দেগী না করলে জান্নাতে যাইতে বিলম্বই হবে। কথা বুঝলেন কিনা দেখো। কাজী মেয়েরাজের ঘটনার থেকে আপনারা আবার বেপরোয়া হইয়া দেবেন না যে আল্লাহ তো একটা সুসংবাদ দিয়া দিছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন। এক হাদিসে রসুল বলেন, আমি জান্নাতের গেইটে লেখা দেখেছি মেয়েরাজের রাত্রে দান খয়রাত করলে 10 গুণ সওয়াব হয়, আর কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। দান খয়রাত করলে 10 গুণ সওয়াব, 1 টাকায় 10 টাকা দান করার সওয়াব, কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব, 1 টাকায় 18 টাকা। কারণ দান খয়রাত মানুষ এই পরিমাণ করে যেই পরিমাণ ফিরত না পাইলেও চলে। কি বলেন? কর্জে হাসানা যে পরিমাণ ফিরত না হইলে চলে, এই পরিমাণ করে না, যেটা ফিরত না হইলে তার অসুবিধা হবে। আমি যে কর্জে হাসানা 5,000 টাকা দিলাম না, যদি ফিরত না দেয় তাহলে তো আমার বিপদে পড়তে হবে, এই ঝুঁকি নিয়ে এই কর্জে হাসানা দেয়। এবং এই কর্জে হাসানার এই সব কেন বিনা মুনাফায় আরেক বন্দার উপকারের জন্য দিল, এই কারণে। এই জন্য অন্য হাদিসে রসুল করিম সুলতান বলেন, যে মিয়াদের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে কর্জে হাসানা দিল, কর্জে হাসানা বুঝেন তো, যে মিয়াদের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে কর্জে হাসানা দিল, বিনা মুনাফায় ঋণ দিল, কর্জে হাসানা মানে বিনা মুনাফায়, মুনাফা সারা ঋণ, এই মিয়াদের প্রতিদিন যত টাকা ঋণ দিয়েছিল তত টাকা খয়রাত করার সব তারা মোল্লা মালিক। মিয়াদ শেষ হওয়ার পর যদি ওই লোকটা আরো মিয়াদ বাড়াইতে চায়, দ্বিতীয় দফার বর্ধিত মিয়াদের প্রতিদিন এর দাবল টাকা খয়রাত করার সব তারা মলনামায় লেখা হবে। জান্নাতে আল্লাহ রসুল যা কিছু দেখেছেন এর মধ্যে একটা ঘটনা এই বললাম যে জান্নাতের গেইটে লেখা দেখেছেন দান খয়রাত করার সওয়াব 10 গুণ আর ফরজে হাসানা দেওয়ার সওয়াব 18 গুণ। ফরজে হাসানা দিয়ে কক ঋণ দিয়া মুনাফা নিলে ফরজে হাসানা কর না, সুদি কারবার কর, ঋণ দিয়া মুনাফা নেওয়ার নাম সুদ, আর বিনা মুনাফায় ঋণ দেওয়ার নাম কর্জে হাসানা। জাহান্নাম যে দেখলেন আল্লাহ রসুল বলেন, হে মেয়ে লোকেরা তোমরা সাবধান হও, আমি মেয়েরাজের রাত্রে অধিকাংশ মেয়ে লোকদেরকে জাহান নামে দেখেছি। মেয়ে লোকেরা কি জাহান নামে গিয়া সারছে না কিয়ামতের বিচারের পরে যাবে? মেয়েরাজের রাত্রে রসুল মেয়ে দেখতে জাহান নামের ভিতরে দেখলেন কিভাবে? এটা একটা প্রশ্ন আধুনিক যুগের, আবার আধুনিক যুগের আবিষ্কার আবিষ্কৃত যন্ত্রই এই প্রশ্নের জবাবের জন্য যথেষ্ট। একটা ঘটনার ভিডিও ক্যাসেট করলো একজন পাঁচ বছর আগে, পাঁচ বছর পরে এটা আবার দেখাইতে পারে কিনা? তুমি বন্দা যদি পাঁচ বছর আগের ঘটনা পাঁচ বছর পরে দেখাইতে পারো, আল্লাহ কি পঞ্চাশ লক্ষ বছরের পরের ঘটনা আগে দেখাইতে পারেন না? এইভাবেই আল্লাহ দেখাইছে, কথা বুঝে আসলো কিনা দেখ। রসুল বলেন, হ্যাঁ মেয়ে লোকেরা, আমি মেয়েরাজের রাত্রে পুরুষের তুলনায় নারীদেরকে বেশি দেখেছি জাহান্নামে। নারীরা জিজ্ঞাসা করলো, ওবা আল্লাহ রসুল, পুরুষের তুলনায় নারীরা বেশি বেশি জাহান্নামী হইল কেন? রসুল বলেন, দুই কারণে। দুই কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। একটা কারণ হল তারা লান টান বেশি করে, যার প্রতি অসন্তুষ্ট, যার প্রতি নারাজ, তার উপরে আল্লাহর গজব পরোক ঠাটা পরোক এইরকম কথা বলে। গজব পরোক ঠাটা পরোক এরকম কথা নারীর পুরুষের তুলনায় মেয়েরা বেশি বলে, এইটারে লান টান বলা হয়। অনেক মেয়ে লোকের স্বভাব আছে লান টান করা, এই স্বভাবের কারণে অনেক মেয়ে লোক জাহান্নামে যাবে। আরেক দল মেয়ে লোক জাহান্নামে যাবে এরা অমান্য করার কারণে। সাথে সাথে রসুলের যুগের মেয়ে লোকেরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রসুল, মেয়ে লোকেরা কি আল্লাহকে অমান্য করে? রসুল বলেন, না, আল্লাহকে অমান্য করলে তো ইমানই থাকবে না। মেয়ে লোকেরা অমান্য করে দুইটা জিনিস, একটা জিনিস স্বামীকে অমান্য করে, আর একটা জিনিস তার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ সেই অনুগ্রহকে অমান্য করে। সব মেয়ে লোকে না, অনেক মেয়ে লোকে, অনেক মেয়ে লোকে, অনেক মেয়ে লোক স্বামীকে অমান্য করে। স্বামীকে অমান্য করার মেয়ে লোকের সহজে জাহান্নামে যাওয়ার কারণ। তবে স্মরণ রাখতে হবে, স্বামীর শরীয়ত বিরোধী কাজে স্বামীকে মান্য করবে না। এক হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার হুকুম মান্য করলে আল্লাহর হুকুম অমান্য হয় তার হুকুম মানা যাবে না। যার হুকুম মানলে আল্লাহর হুকুম অমান্য হয় তার হুকুম মানা যাবে না। তাহলে মেয়ে লোকে স্বামীর হুকুম মানবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তার কথা মানলে আল্লাহর হুকুম অমান্য না হয় ততক্ষণ পর্যন্ত মেয়ে লোক স্বামীর কথা মানিয়া চলবে। অধিকাংশ মেয়ে লোকেরা এই পর্যায়েও স্বামীর হুকুম মানে না, স্বাধীনভাবে চলতে চায় স্বামীকে নিয়ে। আল্লাহ ফকরাবুল আলমিন বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারী এবং পুরুষ এবং নারী দুইজনকে দিয়া যে একটা গড় সংসার গড়া হইল, এখানে কি দুজন স্বাধীন না একজনকে মান্য করে চলা দরকার? দুজন স্বাধীন হইলে তো সংসার ভেঙে যাবে তিন দিনের মধ্যে, আর যদি একজনকে মান্য করতে হয় কাকে মান্য করতে হবে? স্বামীকে মান্য করতে হবে, আল্লাহর বিধান। এখন যদি বলেন কেন আল্লাহ এমন বিধান দিলেন, তাহলে তো আপনাকে আর কিছু বলার উপায় নাই। আল্লাহ কেন এমন বিধান দিলেন, আল্লাহ কেন আপনাকে পুরুষ বানাইলেন, আপনার স্ত্রীকে কেন নারী বানাইলেন, এই যোগ কে দেবে? এটা আল্লাহকে যখন সাক্ষাৎ পেবেন তখন জিজ্ঞেস করবেন, আপনারা পুরুষ বানাইলেন কেন, তারা নারী বানাইলেন কেন? ঠিক তেমনিভাবে আল্লাহ সাক্ষাৎ যখন পাইবেন তখন বলবেন, স্বামীকে কেন কর্তা বানাইলেন আর স্ত্রীকে কেন তার অধীন বানাইলেন? যখন সাক্ষাৎ পেবেন তখন জিজ্ঞেস করবেন। একা একা আল্লাহ বলেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ কেন এমনটা করলেন, কেমন তেমন কেন তেমনটা করলেন, এই প্রশ্ন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই, তুমি কেন এমন করলে তেমন করলে এই প্রশ্ন করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর কাছে প্রশ্ন করার লাগে আমরা বানাইছে না, আমরার কাছে প্রশ্ন করার লাগে আল্লাহ বানাইছে। এইখানে অনেক অনেক মানুষ ভুল করে, অনেক মুসলমানে ভুল করে, আল্লাহর কথার বিরুদ্ধে প্রশ্ন করতে চায়। শয়তান আল্লাহর একটা কথার বিরুদ্ধে মাত্র প্রশ্ন করেছিল, কি কথা? আদমকে সেজদা দিয়ে সম্মান কর। সে বলেছিল, আসজুদু লিমান খালাক্তা তুইনা, যে আদম মাটি দিয়া বানাইছো তাকে সেজদা দিয়া সম্মান করবো কেন? প্রশ্ন কতগুলি, একটা। আল্লাহ বলেন, উখরুজ ফাইন্নাকা রাজীম, ইবলিস আশি হাজার বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল, তফসিরে কুতুবি শরীফে উল্লেখ আছে, ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল, এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব ইবলিসকে দান করেছিলেন এবং জান্নাতের সর্দারি দান করেছিলেন, ওইখানে থাকত আর এখানে রাজত্ব করত, থাকত কম রাজত্ব করত কম দুনিয়ায়। চিন্তা করে দেখুন কত বড় রাজা ছিল সে। একটা সেজদার আদেশের বিরুদ্ধে যখন প্রশ্ন করে বসল, 80,000 বছরের এবাদত ক্যান্সেল, দুনিয়ার রাজত্ব ক্যান্সেল, জান্নাতের সর্দারি ক্যান্সেল, আল্লাহ বলেন উখরুজ মিনহা, বহিষ্কার হয় জান্নাত থেকে। কটা জিনিস গেল? 80,000 বছরের বন্দেগী গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, বেহেস্তের সর্দারি গেল, খুব ছোট ছোট তিনটা জিনিস গেল। বলেন তো কতটা আল্লাহর আল্লাহর হুকুমের বিরুদ্ধে কতটা প্রশ্নের কারণে এই ইবলিসের ঘটনা আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বারবার বারবার বললেন কেন? আমাদেরকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহর কাজে তুমি প্রশ্ন করো না, তোমার কাজে আল্লাহ প্রশ্ন করবেন। কথা বুঝে আসলো কিনা বুঝে থাকলে এবার বলুন, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কে একবার্তা হবে? কে এই বিধান দিলেন? কেন বিধান দিলেন? প্রশ্নের অধিকার আছে মানুষের? উদাহরণ দিচ্ছেন মুফাসসিরিনে কেরাম, একজন মানুষ একটা জমিন কিনছে, বাড়ি বানাইবে, একখানে থাকবার ঘর বানাইল, একখানে বৈঠক ঘর বানাইল, একখানে ফুলের বাগান বানাইল, আর এক কোনা দিয়ে একটা টয়লেট বানাইল। টয়লেট যেখানে বানাইল ওইখানে পায়খানা করে দুর্গন্ধ হয়, ফুলের বাগান যেখানে বানাইল ওইখানে ফুল ফুটে সুগন্ধ হয়। এই জমিনের ওই কোনাটা, যে কোনায় টয়লেট বানাইল সেই কোনাটা আপনাকে প্রশ্ন করার অধিকার রাখে কি যে ওইখানে ফুলের বাগান বানাইলা, এখানে টয়লেট বানাইলা কেন? কারণ আপনি মালিক, কারণ আমি মালিক, এটা আমার ইচ্ছা, যে অংশটা আমার পছন্দ এই অংশটার মধ্যে ফুলের বাগান বানাইব, যে অংশটা আমার ইচ্ছা হয় সেই অংশটার টয়লেট বানাইব। তুমি প্রশ্ন করতে বলা কি আপনার মতো মালিকের কাছে যেমন টয়লেটের প্রশ্ন করার কোন অধিকার নাই, আল্লাহর মতো মালিকের কাছে কোন বন্দারও প্রশ্ন করার অধিকার নাই। স্বামীরে কেন কর্তা বানাইলা, স্ত্রী কেন তার অধীন বানাইলা? তারপর আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ সালাপ করার পর, জান্নাত পরিদর্শন করার পর, জাহান্নাম পরিদর্শন করার পর, ফিরার পথে, মেরাজ থেকে ফিরার পথে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিটি উম্মত যেন দৈনিক 50 বার আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করতে পারে তার একটা ব্যবস্থা দিলেন। দৈনিক 50 বার যেন আল্লাহর সাথে সাক্ষাতে এইভাবে আলাপ সালাপ করতে পারে তার একটা ব্যবস্থা দিলেন। সেই ব্যবস্থাটা হল 50 ওয়াক্তের নামাজ, দৈনিক 50 বেলা নামাজ ফরজ করে দিলেন। এই 50 বেলার ফরজ নামাজে দাঁড়াইয়া প্রতিটি উম্মত আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করবে। রাসূল বড় খুশি হইয়া উম্মতের পক্ষ থেকে 50 বেলার নামাজ গ্রহণ করে নেবে, আমার উম্মতে দৈনিক 50 বার আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করবে নামাজে। এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের সাথে নবী গ্রহণ করলেন। ফিরার পথে আরেক আসমানে মুসা নবীর সাথে আবার দেখা, মুসা নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার, মেরাজের ঘটনার কিছু বিবরণ আমাকে শোনান। রাসূল বলেন বড় সুসংবাদ কি, 50 বেলা নামাজে দাঁড়াই আমার উম্মত আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করবে। মুসা আল ইসলাম বলেন রসুলে করিম সাল্লাম আপনার আগে এই দুনিয়াতে আমি গিয়ে আসছি, এই দুনিয়া এই দুনিয়াতে সংসারের ঝামেলা বলতে একটা জিনিস আছে, আপনারা কি বলেন? সংসারের ঝামেলা বলতে একটা জিনিস আছে, এই জিনিসটা এড়াইয়া আপনার উম্মত দৈনিক 50 বার নামাজ পড়া বড় কঠিন হবে, আপনি মেহরবানি করে ফিরে যান, কিছু না আপনি আসুন। মুসা নবীর অনুরোধে আমাদের নবী আবার ফিরে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলা মাফ করে দিলেন, 50 থেকে 5 মাফ দিলে কত রইল? আবার মুসা নবী ফিরে পাঠাইলেন, আল্লাহ আবার 5 বেলা মাফ করলেন, আবার ফিরে পাঠাইলেন, আবার 5 বেলা মাফ করলেন, এইভাবে 9 বার ফিরে পাঠাইলেন, প্রতি বেলাই 5 বেলা করে মাফ হইল। কত মাফ হইল? আর রইল কত? 10ম বারের বেলায় যখন মুসা নবী বলেন আবার ফিরে যান আরো কিছু মাফ নিয়ে আসুন, তখন আমাদের নবী বলেন আপনার কথা 9 বার রাখছি আর রাখব না, কারণ এখন যদি যাই আর আগের অনুভাতে মা হয় তাহলে আমার উম্মত চিরকালের জন্য আল্লাহর সাথে সাক্ষাতে আলাপ করা থেকে বঞ্চিত হয়ে যায়। সাথে সাথে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, আমি আপনাকে নয়বার মাফ করছি, এখন আসলেও আর মাফ করি। তবে আমার শেষ ঘোষণা নিয়ে যান, আপনার যেই উম্মত পাঁচ বেলার নামাজটা ঠিক মতে পড়বে সওয়াব দেওয়ার বেলায়, আমি পঞ্চাশ বেলার সব। এবার বলুন তো রবি, মেরাজ দেখে আমাদের জন্য কি নিয়ে আসছেন? এই বহানুসীদের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন সলাহ তুমি তাহুল জান্না, নামাজ হইল জান্নাতের চাবি। মেরাজ থেকে নবী আমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসছেন, মেরাজ থেকে আমাদের জন্য কি নিয়ে আসছেন? জিনা এর আগে পাঁচ বেলার নামাজ ফরজ ছিল না, এর আগে পাঁচ বেলার নামাজ ফরজ ছিল না। মেরাজ থেকে নবী আমাদের জন্য পাঁচ বেলার ফরজ নামাজ নিয়ে আসলেন এবং বললেন যে তোমাদেরকে জান্নাতের চাবি দিলাম। এরপর যদি কোন মুসলমান নামাজ পড়তে চায় না, এর মানে হল নবী আমাকে বেহেস্তের চাবি দিলেও আমি নেব না। এছাড়া এর আর কোনো ব্যাখ্যা নাই, এছাড়া কোনো ব্যাখ্যা নাই। নবী মেরাজ থেকে নামাজ এনে দিলেন আর বললেন জান্নাতের চাবি দিলাম, সে যদি গ্রহণ করে না, এর মানে হল নবী তাকে জান্নাতের চাবি দিতে চান, সে নিতে চায় না। এর চেয়ে বড় হতবাগা মুসলমান আর হতে পারে না। কাজেই মেরাজের আগাগোড়া ঘটনের শিক্ষা হল, মেরাজের আগাগোড়া ঘটনের সবক হল ঘটনা যে আল্লাহ নবী মেরাজ থেকে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য পাঁচ বেলার নামাজ নামে বেহেস্তের চাবি এনে দিয়েছেন। আমরা যদি এটা গ্রহণ করি তাহলে মেরাজের ঘটনা শোনা, মেরাজের ঘটনার বিবরণ আমাদের জন্য সার্থক হইল। যদি মেরাজের ঘটনা শোনার পরেও কোন বেনামাজি মুসলমান নামাজি হইতে না পারে, তার জন্য মেরাজের ঘটনা শোনার কোন সার্থকতা নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বসেন, এক দুই মিনিট বসা থাকুন, ইনশাআল্লাহ আপনাদের।